হযরত উলামা ইকরাম অত্র এলাকার বিভিন্ন স্থান থেকে আগত কোরআন এবং হাদিসের সঠিক অনুসারী মুসলিম মুওয়াহিদ ভাইরা পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে অত্যন্ত মেহরবানি করে অত্যন্ত ভালোবেসে আজকের এই মাহফিলে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি لجلال وجهك وعظيم سلطانك. أمر مهان الله سبحانه وتعالى دربار شكر أدعي قرنا كرم رسول أكرم صلى الله عليه وسلم إرشاد مرشد من يرد الله به خيرا يفقهه في الدين. আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তির মঙ্গল কামনা করেন, যে ব্যক্তি এটা সত্যি আল্লাহর একটা বড় অনুগ্রহ। কারণ আমরা এই মাহফিল করছি এমন একটি মুহূর্তে, হিন্দু মুহূর্ত জনগণগুলো অবশ্যই সম্প্রদায় রয়েছে, সবগুলো অক্রমত্র হয়ে মাঠে নেমেছে, কিভাবে মুসলিম জাতিকে পৃথিবীর মানবিত্ব থেকে বিস্তৃত করে দেওয়া হয়। যুগ যুগ ধরে মুসলিম শিশুদের বুকের কাদা রক্তগুলো বুলেট দ্বারা ঝাঁকড়া করে দেওয়া হচ্ছে। ভাইরা আমার, আমেরিকায় আফগানিস্তানের মুসলিমদেরকে চুপ চুপ ধরে নিজের রক্ত বের করে ওরনাকে কাগজ বানিয়ে চিঠি লিখেছে, এই আবুগারিব কারাগারে মুসলিম যুবতী মেয়েদেরকে এক এক রাতে এক একটা মেয়েকে ২০ ২৫টা হবি খ্রিস্টান সৈনিকেরা ধর্ষণ করছে। সাথে মা চিঠি নামে গ্রামের থেকে পেয়েছেন, সে ওখানে লিখেছে আমাদেরকে তোমরা গুলিকে হত্যা করো, নতুবা উদ্ধার করো, আমাদের পেটে ভিতরে হতি খ্রিস্টানদের সন্তান জন্ম হয়েছে, আমাদেরকে তৈরি করা তারা আক্রমে ধর্ষণ করছে, কোথায় তারা হতি না ইউমি, কোথায় খালেদ, কোথায় মোহাম্মদ বিন কাসিমের সন্তানেরা, তোমাদেরই তো ভাই ছিল তারা, ভারতবর্ষ থেকে যখন রাজা তাহিরের নির্যাতনে দুজন মহিলা চিৎকার করেছিল, হাজ্জাজ বিন ইউসুফ তখন ১৬ বছরের ভাতিজা মোহাম্মদ বিন কাসিমকে ভারতবর্ষে পাঠিয়েছিল, যাও হয়তো রাজা তাহিরকে উচিত শিক্ষা দিয়ে তোমার বোনদেরকে উদ্ধার করবে, নতুন শহীদ হয়ে যাবে, আপনি আসা চিন্তা করবে না। ইতিহাস সাক্ষী, মোহাম্মদ বিন কাসিম আমাদের মতো দুর্বল ছিল না, ভারতবর্ষে অভিযান চালিয়ে রাজা তাহিরের কবল থেকে মুসলিম বোনদেরকে উদ্ধার করে ছাড়ে নাই, গোটা ভারতবর্ষে ইসলামের প্রচারক দিন করেছিল। ভাইরা আমার, কাশ্মীরি মা বোনদেরকে পাখির মতো গুলিতে হত্যা করা হচ্ছে, আরাকানের মুসলমানদেরকে বের করে বাংলাদেশে ছেড়ে দেওয়া হয়েছে, আমাদের আরো দুর্ভাগ্য মুসলিম জাতির দারিদ্রতার সুযোগ নিয়ে ইন্দোনেশিয়া একটা মুসলিম দেশের বিশাল একটা অংশ পূর্ব তিমুর খ্রিস্টান রাজ্য বানিয়ে ফেলেছে। আপনারা জানেন সেই স্বাধীনতার ঘোষণা দিয়েছিল তৎকালীন জাতিসংঘের মহাসচিব মুসলমান নামধারী কবি আদাম। কিছুদিন পূর্বে আবার সুদান মুসলিমের আরেকটা দেশ, সেখান থেকে দক্ষিণ সুদান বিশাল এলাকা খ্রিস্টানদেরকে স্বাধীন করে দেওয়া হল। অথচ কাশ্মীরি মুসলিমরা স্বাধীনতার জন্য যুদ্ধ করছে যুগ যুগ ধরে, ফিলিস্তিনি মুসলিমরা যুদ্ধ করছে যুগ যুগ ধরে, জাতিসংঘের সেখানে কোন সমর্থন নাই কারণ এরা মুসলমান। বাংলাদেশের পার্বত্য অঞ্চলকে সেই পূর্ব তিমুর এবং দক্ষিণ সুদানের মতো খ্রিস্টান রাজ্য বানানোর জন্য ওখানে মুসলমানদেরকে খ্রিস্টান বানিয়ে, উপজাতিদেরকে খ্রিস্টান বানিয়ে সেই একই বিন্যাস বাস্তবায়ন করার চক্রান্ত হচ্ছে। আমার ভাইয়েরা, একদিকে মুসলিম জাতির উপরে এইভাবে খ্রিস্টানদের নগ্ন থাবা, আর একদিকে মুসলিম জাতি উপরে থাবা দিয়েছে এক শ্রেণীর তাদেরই দ্বারা, এগুলি খ্রিস্টানদেরই এক শ্রেণীর দ্বারা, পীর ফকির মুর্শিদ মাদ্রাসা দরগার অনুসারীরা। যুগে যুগে ইসলামের ক্ষতি করেছে দুই শ্রেণীর মানুষরা, কয় শ্রেণী? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কবিতায় বলেছেন, তালিমুল মুতাআল্লিম নামক কিতাবে আছে, ওয়াল আফসাদাত দীনা ইল্লাল মুলুক ওয়া আহবানু সুইন ওয়া রুহবানুহা। যুগে যুগে আল্লাহর দেওয়া দিনকে, আল্লাহর দেওয়া ইসলামকে ধ্বংস করেছে দুই প্রকারের মানুষরা, কয় প্রকারের? এক প্রকার হচ্ছে শাসক গোষ্ঠী, আর এক প্রকার হচ্ছে এক শ্রেণী, এক শ্রেণী বুঝছে আর এর লোকেরা, যাজক শাসকরা যাজকেরা। এই যাজকেরা আরো জঘন্য। আপনারা জানেন এই দুই দল মানুষেরা এই কোরআনকে, আল্লাহর কিতাবকে পরিবর্তন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম জাতির জন্য একটা সংবিধান দিয়েছেন, তার নাম কি? আল কোরআন। আর মানুষেরাও একটা সংবিধান তৈরি করেছে, আমার সামনে এটা আছে, বাংলাদেশের সংবিধান। আল্লাহর কোরআনে পরিষ্কার বলা আছে সূরায়ে আল ইমরানের 26 নম্বর আয়াতে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক تُؤْتِي الْمُلْكَ مَنْ تَشَاءُ وَتَنْزِعُ الْمُلْكَ مِمَّنْ تَشَاءُ وَتُعِزُّ مَنْ تَشَاءُ وَتُذِلُّ مَنْ تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ قُلْ هَيْ نَبِي أَبْنِي بُشْرَكَ مِنْ بَرِدٍ اللَّهُمَّ مَالِكَ الْمُلْكَ اللَّهُمْ شَمَسْتَ قَبَطَرَ مَلِكَ সমস্ত ক্ষমতার মালিককে। কোরআনুল কারীমে একটা সূরার নাম আছে, সূরা আল মুলক। মানুষ তামিজ দেখে থাকে, এটাকে তামিজ দেখার জন্য আল্লাহ শুরুতে বলে দিয়েছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর, যার হাতে সমস্ত ক্ষমতা, তিনি কে? কোরআন বলল সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। এবারে সংবিধান, মানব রচিত সংবিধান চলে আসল, ধারা সাত অনুচ্ছেদ সাত, এর এক নম্বরে লেখা আছে, পরিষ্কার করে সুন্দর করে লিখে দিয়েছে, প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ, এবং জনগণের পক্ষে সেই ক্ষমতার প্রয়োগ কেবল এই সংবিধানের অধীন ও কর্তৃত্বে কার্যকর হবে, এর বাইরে চলবে না। আমার ভাইয়েরা, একদিকে শাসক গোষ্ঠী বলল ক্ষমতা মালিক জনগণ, আরেকদিকে এক শ্রেণীর পীর সাহেবেরা বলল সমস্ত ক্ষমতার মালিক আল্লাহওয়ালা বুজুর্গ পীর সাহেবেরা। দলিল পীর সাহেবের বই থেকে বলছি, বইয়ের নাম ভেদে মারফাত, লেখক সৈয়দ মোহাম্মদ এছাক। এই বইতে লিখেছে এক লোকে একটা ছেলে মারা গেল, তারপর তার নাতি মারা গেল, এরপরে বুজুর্গটাকে জিন্দা করে ফেলেছে। কেউ তাকে বলল, লম্বা ঘটনা আমি একটু বলছি কেন, বাদশাহ বললেন আপনি এই বৃদ্ধার ছেলেকে কিভাবে জীবিত করলেন? কুতুব সাহেব বললেন আমি বলেছি আমার আদেশে জীবিত হইয়া যাও। বাদশাহ বললেন আফসোস যদি বলতেন আল্লাহর আদেশে জিন্দা হইয়া যাও। কুতুব সাহেব বললেন মাহবুবের কাছে আবার কি জিজ্ঞাসা করিব, তার আন্দাজ নাই, মাহবুবের আন্দাজ নাই। এই বৃদ্ধার একটি মাত্র পুত্র ছিল, তাহাও নিয়েছে, বাকি ছিল এই নাতিটি যে গাভী পালন করিয়ার কোন জিন্দগি গুজরান করিত, এখন একেও নিয়ে গেল। তাই আমি মাহবুবের আল্লাহ পাকের দরবার থেকে জোর পূর্বক রুহু ছিনিয়ে নিয়ে আসিয়াছি। বইয়ের নাম ভেদে মারেফাত, পৃষ্ঠা নাম্বার 16-15 থেকে শুরু। আমার সামনে ওলামা একরাম আছেন, দেখবেন দুইটা বলছি কিনা। এরপরে দ্বিতীয় নাম্বার বিষয় হচ্ছে ইসলামের মূল বিষয় যেগুলো, একজন মুসলিম প্রথমে বিশ্বাস করবে সমস্ত ক্ষমতার মালিককে, এরপরে আল্লাহ যে হুকুম দিবে তা মানবেন, ঠিক কিনা? আমি তাকে সহজ করার জন্য বুঝাই। মনে করুন একটা বড় কারখানা আছে, এই কারখানার মালিক বললাম এই সভাপতি সাহেব, 10 লাখ কর্মচারীর সামনে ঘোষণা করা হল এই সভাপতি হচ্ছে এটার মালিক, পরের দিন থেকে কর্মচারী তার কথা মানবে কিনা, তিনি যা বলবেন তা আইন হবে কিনা, কারণ তিনি ক্ষমতার মালিক, কারখানার মালিক যে হুকুম চলবে। এই বিষয়টা যদি পরিষ্কার হয়ে যায় তাহলে প্রত্যেকটা মুসলিমকে জানতে হবে গোটা আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য খাওয়া তুমি আমি সব কিছুর মালিককে, হুকুম চলবে কার? আল্লাহ তাআলা কোরআনে পরিষ্কার বলে দিয়েছেন আল্লাহুল খালকু ওয়াল আমরু, যার সৃষ্টি যার আইন চলবে কেবলমাত্র তার। এবারে সংবিধান চলে আসবে সাবেক 2, এখানে লেখা আছে জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি রূপে এই সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন, সর্বোচ্চ আইন এটা, এবং অন্য কোন আইন যদি এই সংবিধানের সহিত অসামঞ্জস্য হয় তাহলে সেই আইনের যত খানি অসামঞ্জস্যপূর্ণ তত খানি বাতিল হইবে। যেহেতু এই সংবিধানের সঙ্গে অন্য যে কোনো সংবিধান যে কোনো আইনের যতখানি অসামঞ্জস্যশীল ওই আইনের ততখানি বাতিল হয়ে যাবে, আর এই কারণে এই জাতি মুসলিম নামধারী হলেও কোরআনুল কারীমের অসংখ্য বিধানকে বাতিল করেছে, বাতিল করেছে পীর সাহেব। দুই রকম লোকেরা বাতিল করেছে আমি দেখাচ্ছি এখানে। বইয়ের নাম আশেখ মাসুদ বা ইশকে ইলাহি, লেখা ওই একই দরবারের বই, চরমায় বিশ্বাসে লেখা হবে, কোন ধর্মপীড় না, হত্যাকারী দাবি করে যারা এখানে লিখেছে পৃষ্ঠা নাম্বার 35 আশেখ মাসুদ নামক বই লিখেছে ফাঁসিতে প্রথম কবিতা, বামায় সাচ্চা দারঙ্গিন কুন দারা পীরে মোগা গুয়া কে সালিক বে খবর না বোধ জরা হোর সামে মঞ্জিল হা। তোমার পীর যদি বলে নাপাক শরাব দিয়ে নাপাক মদ দিয়ে যায় নামাজটাকে ভিজাইয়া রঙ্গিন করিয়া তারপরে নামাজ পড়ো, তুমি তাহলে তাই করবা, খবরদার কোন আপত্তি করবা না। পরিষ্কার লিখেছে কামের পীরের আদেশ পাইলে নাপাক শরাব ছাড়াও যাই নামাজ রঙ্গিন করিয়া তাহাকে নামাজ পড়ো। অর্থাৎ অর্থাৎ শরীয়তের কামিল পীর সাহেব যদি এমন কোন হুকুম দেন যাহা প্রকাশ্যে শরীয়তের খেলাফ হয় তবুও তাহা নিরাপত্তিতে আদায় করিবে, কোন আপত্তি করবে না, কেননা তিনি রাস্তা সব তৈরি করিয়াছেন, তিনি তাহা উচ্চ নিচু অর্থাৎ ভালো মন্দ সব চিনেন, কম বোঝেন না, ঈশা ভালো বোঝেন, এই জন্য আল্লাহ হুকুমের প্রকাশ্য বিধানের খেলাফ হলেও তা মানা যাবে না, মানে বিশ্বাসটা মানতে হবে, ওরা হাবি বাদ দিতে হবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা এক জায়গায় দুই জায়গায় না, আমি শুধু একটা ইঙ্গিত দিয়ে রাখলাম, এটা বিস্তারিত আলোচনা ইনশা আল্লাহ পরে আসতেছে। দুই রকম লোকের আল্লাহর বিধানকে পরিবর্তন করেছে, কয় রকম লোকেরা? আল্লাহর বিধানে আল্লাহ বললেন পাঁচত্ব সালাত আদায় করতে হবে, পিসাবরা লিখে দিল আধ্যাত্মিকতার চূড়ান্ত মাকামে গেলে নামাজ রোজা লাগে না। আপনি এখানে বই আছে, শাসক গোষ্ঠীও আল্লাহর আইন পরিবর্তন করেছে, আর যাজক গোষ্ঠীও আল্লাহর আইন পরিবর্তন করেছে, কয় রকম লোক? আমি আমার এই বয়ানটাকে আরো স্পষ্ট করার জন্য একটা কৌতুক বলি, বাচ্চাদের আন্দোলন। একবার একজন মেহমান গেল, মেহমানকে রাতের বেলায় ভালো খাবার দাবার দিয়ে থাকতে দিল একটা পুরাতন খাটে, পুরাতন খাটের জন্য কি থাকে? উপরে দেয় মশারি, রাতের বেলায় মেহমানকে উপর থেকে কামড়াইল মশায়, নিজের থেকে সাপ পোকায়, বেচারা মেহমানের কোন ঘুম হয় না। সকালবেলা মেজবানরা জিজ্ঞেস করে না, ভাইরা রাত্রে কোনো কষ্ট হয় নাই তো, ঘুমটা কেমন হল? মেহমান বললেন যে না, তেমন কোন কষ্ট হয় নাই, মনে হচ্ছিল যেন মশায় উড়িয়ে নিয়ে যাবে, যদি নিজের থেকে সাপ পোকায় টেনে না ধরব। আমার অবস্থা এরকম, মনে হচ্ছে যেন এহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ এবং তাদের পাঁচটা গোলাম শাসকেরা ইসলামকে মশার মতো উড়িয়ে নিয়ে যাবে, আমার নিচের থেকে সাপ পোকার ভূমিকা পালন করছে একদল ভোগের জাতিরা। আমার ভাইয়েরা, শাসকদের চেয়েও এই শ্রেণীর লোকেরা বেশি মারাত্মক। আমি একটা উদাহরণ দিলেই পরিষ্কার হয়ে যাবে, এই ভারতবর্ষ যখন ইংরেজরা দখল করেছিল, ইংরেজরা এদেশে তাদের দালালদেরকে নিয়োগ করল, ভারতবর্ষ আমরা দখল করেছি, বড় আমাদের শাসন কিভাবে স্থায়ী হতে পারে? ডক্টর উইলিয়াম হান্টার নেতৃত্বে প্রায় 100 গোয়েন্দা প্রশিক্ষণপ্রাপ্ত বিচক্ষণ গোয়েন্দা ভারতবর্ষে চলে দিল, এক বছর পর্যন্ত ঘুরে পেয়ে তার রিপোর্ট তৈরি করল, ইংরেজদের সামনে রিপোর্ট দিল, এই ভারতবর্ষে তোমাদের শত্রু হিন্দু নয়, বৌদ্ধ নয়, অন্য কোন জাতি নয়, একমাত্র শত্রু হচ্ছে মুসলিম জাতি। এই মুসলিম জাতি যতদিন পর্যন্ত ভারতবর্ষে মাথা উঁচু করে থাকবে অতক্ষণ পর্যন্ত তোমাদের ক্ষমতায় স্থির হতে পারে না। এজন্য তারা কয়েকটা প্রস্তাব দিল, এক নাম্বার প্রস্তাব ছিল ভারতবর্ষের মুসলিম জাতির সমস্ত মসজিদগুলো ধ্বংস করতে হবে, মাদ্রাসাগুলো ধ্বংস করতে হবে। দুই নাম্বার কাজ হচ্ছে এই মসজিদ মাদ্রাসায় ওদের একটা কিতাব করানো হয়, যেই কিতাব ওদেরকে ইংরেজ বিরোধী জিহাদ করার জন্য উদ্বুদ্ধ করে এটাকেও ধ্বংস করতে হবে। তিন নাম্বার কাজ হচ্ছে ওদের মধ্যে যারা আলেম আছে, যারা মানুষকে তোমাদের মোকাবেলায় যুদ্ধ করার জন্য উৎসাহিত করে তাদেরকে হত্যা করতে হবে। ইতিহাস সাক্ষী, এরপরের থেকে ইংরেজরা এই তিনটা বাস্তবায়ন করার জন্য কর্মসূচি হাতে নিল। ডক্টর কামসন একজন ইংরেজ দার্শনিক এবং ঐতিহাসিক, তিনি লিখেছেন জামা সৃষ্টিকর্তার কথন, দিল্লি শাহী মসজিদের সামনে এক এক দিনে 3-3 লক্ষ কোরআন কারিমকে একাত্র করে আগুনে পোড়ানো হয়েছে। এরপরে ভারতবর্ষের মাদ্রাসা মসজিদগুলো বন্ধ করে দেওয়া হল, বড় বড় মসজিদগুলোকে ঘোড়া আস্তাবল বানানো হল, মসজিদ মাদ্রাসার নামে অর্থ সম্পত্তি ছিল এগুলো হিন্দুদেরকে জমিদারি দিয়ে দেওয়া হল। এরপরে শুরু হল আলেমদের হত্যা করা। ডক্টর কামসুন লেখেন, দিল্লি চাঁদনি চক থেকে খয়বর পর্যন্ত রাস্তার দুপাশের এমন কোন বিক্ষোভ ছিল না যার প্রত্যেকটা ডালে ডালে এক একজন আলেমকে ঝুলানো নেওয়া হয়েছিল। ওলামায়ে কেরামদেরকে জীবন্ত অবস্থায় শুকুরের চামড়ার ভিতরে ঢুকিয়ে দ্রুতগামী ঘোড়ার পায়ের সঙ্গে ফেলে দিয়ে তাড়ানো হয়েছে, এভাবে চরম নির্যাতন করে তাকে হত্যা করা হল। ডক্টর ট্রামসন লেখেন, দিল্লি শাহি মসজিদের পিছনে আমাদের দাবি ছিল, সেখানে গেলাম, দেখতে পেলাম 40 জন আলেমকে আগুনে পোড়ানো হচ্ছে। আমার সামনে আরো 40 জন আলেমকে আনা হল, বড় হল মৌলবির দল, হয়তো ইংরেজদের সামনে মাথা নত করবি, নতুবা তোদেরকে আগুনে পোড়ানো হবে যেরকম এই 40 জনকে করা হচ্ছে। ডক্টর ট্রামসন লেখেন, আমার সৃষ্টিকর্তার কসম, ওই 40 জন আলেম আগুনে পুড়তে রাজি হল, একজন আলেম ইংরেজদের সামনে মাথা নত করতে রাজি হল না। তাদের মুখে কবিতা ছিল, এই দুনিয়াতে মসল মান কিসি সে, ডরতে নেই দুনিয়া মে মুসলমান কিসি সে, জব দৌলত ইমাম মিলি উনকো নবী সে, কতল করনা হয় তো কর লে আশকে দিলদার কো, হম শিকায়ত যা করেঙ্গে কাট দে তকদীর কো, মরতে মুমিন বাতিল সে হারগিজ খৌফ খা সকতা নেহি, সর কটা সকতা হয় লেকিন সর ঝুকা সকতা নেহি, ইয়ে বাত আয়া হে দুশমন পর হম ফুল ভি হে তলওয়ার ভি হে, ইয়ে বাত আয়া হে দুনিয়া পর হম ফুল ভি হে তলওয়ার ভি হে, ইয়া বদনে জাহান মেহকায়েঙ্গে ইয়া খুন মে নহা কর দম লেঙ্গে, نحن الذين بايعوا محمدا على الجهاد ما بقينا أبدا ولما إكرام بطرق لن ويهودي كريستان جاتي তোমরা আমাদেরকে আগুনে পোড়াবার যাই হোক না কেন, আমরা আল্লাহ নবীর সৈনিক, আমাদের অন্তরে তাওহীদের জ্ঞান রয়েছে, ঈমান রয়েছে, তাওহীদ কি আমানত সিনু মে হে হামারা আসান হি মিটানা, আসান হি মিটানা নাম নিশা হামারা, আমাদের অন্তরের মধ্যে তাওহীদের ঈমান রয়েছে, যারাই তাওহীদ গ্রহণ করেছে যুগে যুগে তাদের উপরে জাদু এসেছে, তারা কখনো বাতিলের সামনে মাথা নত করে নাই, আমরা নত করব না, ইংরেজরা তাদেরকে পুড়িয়ে দিল। এরপরেও কি ভারতবর্ষ থেকে ইসলাম বিদায় হয়ে গেছে? কোরআন নাযিল করেছেন কে? হেফাজত করার দায়িত্ব কার? আল্লাহ তাআলা বলেছেন, يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون. الله قرآن بولين ودنيا يهودي كريستال را دنيا شوست كافر مشرك رب جائے আল্লাহ নূরকে ফুৎকা দিয়ে নিভিয়ে দিতে, কিন্তু আল্লাহ তাআলা তার নূরকে পূর্ণ করে ছাড়েন, ওয়ালাউকারিহাল মুশরিকুন, দুনিয়ার সমস্ত কাফের মুশরিক, ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ নাস্তিক মুত্তাদেরা সব মিলে যদি চায় আমার নূরকে নির্বাপিত করতে পারবে না, আল্লাহ নূরকে পূর্ণ করে ছাড়বেন। কাজী ভয় নাই সাহায্য করার মালিককে, ইংরেজরা যখন দেখবে এইভাবে আলেম হত্যা করে শেষ করা যাচ্ছে না, এবারে আবার গোয়েন্দাদেরকে ডাকল, তোমাদের পরামর্শ অনুযায়ী কোরআন পুড়িয়েছি, তোমাদের পরামর্শ অনুযায়ী মাদ্রাসা মসজিদ বন্ধ করে দিয়েছি, তোমাদের পরামর্শ অনুযায়ী আলেমদের হত্যা করেছি, এরপরেও কেন গোটা ভারতবর্ষ জুড়ে ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে ব্যাপারটা কি বড়? দালালরা তো পয়সা পেয়েছে, এবারে তারা আসল রিপোর্ট তৈরি করল। এই আজকের হাতি দিয়ে মাদ্রাসার মতো যে ছোট ছোট মাদ্রাসাগুলো ছিল আর দশ বছরে হাফেজ আছে না পরে হাফেজ, এইরকম একদল হাফেজদেরকে ধরে নিয়ে ইংরেজদের সামনে হাজির করে বলল, তোমরা যে কোরআন পুড়িয়েছ ওটা কাগজের কোরআন পুড়িয়েছ, তোমরা যে মাদ্রাসা পুড়িয়েছ ইটের কাঠের মাদ্রাসা পুড়িয়েছ, তোমরা যে আরেনদেরকে পুড়িয়েছ জেনে রাখো এই ছোট ছোট প্রত্যেকটা শিশুর বুকের ভিতরে ত্রিশ পারা কোরআন শরীফ সম্পূর্ণ ভেদ করেছে, কাল পর্যন্ত তোমাদের পক্ষে এই কোরআনকে ধ্বংস করা যাবে না। তাহলে কি করতে হবে? এইবারে আসল চক্রান্ত শুরু হল। যদি গোটা ভারতবর্ষ স্থায়ী শাসন করতে চাও তাহলে তোমাদের পক্ষে আইন তৈরি করতে হবে। এই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্যই সর্বপ্রথম কলকাতা আলিয়া মাদ্রাসা তৈরি করা হয়, এবং একজন দুজন নয়, প্রায় ২৭ জন প্রিন্সিপাল ছিল খ্রিস্টান। ওরা এমন শর্ত দিয়েছিল যে এই পদের জন্য এই যোগ্যতা লাগবে, সেই যোগ্যতা সম্পন্ন লোক ওরা চায় মুসলিমদের মধ্যে নাই। সিলেবাস তৈরি করেছিল ডক্টর ম্যাকলি, একজন খ্রিস্টান আলেম। ওরা বুঝতে পেরেছে মুসলিম জাতির কিছু পরিভাষা আছে, মুসলিম জাতির কিছু অধ্যায় আছে, এইগুলো যদি পরিবর্তন করে দেওয়া যায় তাহলেই কেবলমাত্র আমাদের পক্ষে দালাল আইন তৈরি করা যাবে কিনা। আর ঠিকই তা হয়েছে। সর্বপ্রথম যে আইন ইংরেজদের পক্ষে ফতোয়া দিল এবং কোরআনের জিহাদের বিরুদ্ধে ফতোয়া দিল সেই লোকটার নাম ছিল মিথ্যা নবুয়ত দাবিদারী গোলাম আহমদ কাদিয়ানি। ভাইরা আমার, এই গোলাম আহমদ কাদিয়ানি একটা কবিতা লিখেছে, জাহাকে নাম ছোড় দো আয় ভাই ও ইসলাম মে হারাম হায় কতল কেতাল। ও ভাইরা, জেহাদের নাম ছেড়ে দাও, ইসলামে মারামারি নাই। এখনো আছে না অনেক লোক জেহাদের নাম শুনলে কাজেটা ইসলামে নাই, নামাজ পড়ে কিন্তু ইমানের মেহনত লাগবে বলে কিনা। আমার ভাইয়ের আগে বুঝতে হবে জেহাদ কি জিনিস। জেহাদ মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর মালিক, এখানে আল্লাহর বিধান চলবে, আল্লাহর বিধান যারা মানে না তাদেরকে প্রথমে ঔষধ দেওয়া হয়েছে, কোরআন হাদিসে তাদেরকে বোঝানো হয়েছে, বোঝানোর পরেও যাদের বুঝে আসে না তাদেরকে অপারেশন করতে বলা হয়েছে। এটা এরকম যেমন একটা লোকের শরীরে কোন একটা রোগ ধরা পড়েছে, ডাক্তারের কাছে গেল, ডাক্তার ঔষধ দিল, অ্যান্টিবায়োটিক দিল, কোন কাজ হচ্ছে না, এরপরে পরীক্ষা নিরীক্ষা করে দেখল ক্যান্সার হয়ে গেছে, এই অঙ্গটাকে কেটে ফেলতে হবে, না কাটলে গোটা শরীর পচে যাবে, ডাক্তার সাহেব বলে দিল বাড়ি যাও, যে ৫ লাখ টাকা নিয়ে আসো অপারেশন করতে হবে। লোকটা বাড়ি গেল, গরু বিক্রি করল, জমি বিক্রি করল, টাকা পয়সা এনে ডাক্তারকে দিল, এবারে ডাক্তার সাহেব ওই লোকটাকে অপারেশন রুমে নেওয়ার আগে পোশাক পরাইল, অপারেশন রুমে নিয়ে গেল, এবার লোকটার অঙ্গ কেটে সম্পূর্ণ আলাদা করে ফেলল। আজ পর্যন্ত কোন পাগল অভিযোগ করে নাই, ডাক্তার কেন তার রুমের মধ্যে একটা লোককে নিয়ে খেলাছিড়া করল, কেন লোকটার অঙ্গ হারানি ঘটাল, কারণ দুনিয়ার সকলেই জানে এই লোকটাকে বাঁচাতে হলে অন্যান্য অঙ্গ রক্ষা করতে হলে এই পচা অংশ কেটে ফেলতে হবে। ও আমার ভাইয়েরা, যে বলে ডাক্তার একটা রোগীকে পচাবার জন্য পচা অংশ ক্যান্সার অংশ কেটে দিয়ে তারপরে অন্য অংশ রক্ষা করে ঠিক তেমনি ভাবে পৃথিবীর বুকে যদি ক্যান্সার হয় কোনো সন্ত্রাসী হয় আমেরিকার মতো ব্রিটেনের মতো এমনকি খ্রিস্টানদের মতো কেউ যদি শিখ করে বেড়া করে মুসলিমদের হত্যা করে তাদেরকে অপারেশন করে তাদেরকে কেটে দুনিয়াকে বিদায় করে দেওয়ার নাম জিহাদ। এই জিহাদকে যারা স্বীকার করে আমি পরিষ্কার করে বলি তারা গোলাম আহমদ কাদিয়ানি এবং এহুদি খ্রিস্টানদের তৈরি করা লেখকেরা। ভাইয়েরা আমার অনেকে আছে দিনের মেহনতে জাহাজ করে জেহাদ নাই, আবার কয়েক জেহাদ করবো যে ইমানের মেহনত করতে হবে, ইমান মজবুত করতে হবে। আমি জিজ্ঞেস করতে চাই নামাজ করার জন্য ইমানের দরকার আছে কিনা? ইমান না কাটলে নামাজ করা যায়? ইমান না কাটলে রোজা রাখা যায়? বেঈমানের জন্য হজ ফরজ হয়? যাকাত ফরজ হয়? এইগুলো করার সময় তো তুমি প্রশ্ন করো না আমার ইমান মজবুত নাই? ও আমার ভাইয়েরা, যতটুকু ইমান থাকলে সারা ফরজ হয়, যতটুকু ইমান থাকলে নামাজ ফরজ হয়, রোজা ফরজ হয়, হজ ফরজ হয়, যাকাত ফরজ হয়, ঠিক অতটুকু ইমান থাকলে আল্লাহর রাস্তায় জিহাদ করা ফরজ হয়ে যায়। ভাইয়েরা আমার, এই দালালরা শুধুমাত্র জেহাদকে পরিবর্তন করেছে, তারা জাল হাদিস তৈরি করেছে জেহাদকে পরিবর্তন করার জন্য। আল্লাহর নবী নাকি কোন যুদ্ধের থেকে ফিরে এসে বলেছেন রজানা মিনাল জেহাদিল আকবারিয়াল জেহাদিল আকবার, আমরা ছোট জেহাদ থেকে বড় জেহাদের দিকে ফিরে এসেছি। লজ্জা করে না জাল হাদিস ইমাম ইবনে হাজার কোরআনে লিখেছেন লা আসলা লাহু, এটা কোন ভিত্তি নেই, আল্লাহর সঙ্গে কথা বলেন নাই। আল্লাহর নবীর নামে এই পীরবাদী সুফিবাদী তাবলীগপন্থী লোকেরা আল্লাহর নবীর নামে মিথ্যা হাদিস তৈরি করে বানিয়েছে। আল্লাহ নবী পরিষ্কার বলেছেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাওয়া মাকআদাহু মিনান নার, যে ব্যক্তি আমার নামে কোন জাল হাদিস তৈরি করে মিথ্যা হাদিস তৈরি করে আল্লাহর রাসূল বলেছেন এই কথা বলে হাদিস বলে চালিয়ে দেয় সে যেন তার ঠিকানা জাহান্নামে নির্ধারণ করে নেয়। ইংরেজরা এই লোকগুলো তৈরি করল। আমি এজন্য বলি বুশের বোমার দ্বারা আমেরিকার বোমার দ্বারা যে ক্ষতি হয় তার চেয়ে বেশি ক্ষতি হয় এই পীরদের দ্বারা, ঠিকা? কিভাবে আপনি ভালো করে বুঝে নাও, এহুদি খ্রিস্টানরা বোমা মারলে কিছু মুসলিমরা মারা যায় কিন্তু ইসলামের কোন পরিভাষা পরিবর্তন করা তাদের পক্ষে সম্ভব না, ঠিকা? স্থায়ীভাবে ইসলামের কোন ক্ষতি করা তাদের পক্ষে সম্ভব না। আমেরিকা ইরাকে বোমা হামলা করেছে, 1000 মানুষ মারা গেল, কিছু লোক পঙ্গু হল, কিন্তু তারপরে ইসলামের ক্ষতি হয় না, সেখানে মুজাহিদ তৈরি হয়েছে, ঠিক কিনা? আফগানিস্তানে যুগ যুগ ধরে তারা বোমা হামলা করছে, মুসলিমরা মারা যাচ্ছে, কিন্তু ইসলামের কোন পরিভাষা পরিবর্তন হয় নাই, বরং মানুষের কোরআন মজবুত হয়েছে। কিন্তু এই পীরশালারা যে ইসলামের ক্ষতি করে সেটা উঠছে মারাত্মক স্থায়ী ক্ষতি। আপনারা জানেন এই পীরেরাই তর্জমা করেছে, আজকে যদি আমরা জিজ্ঞেস করি আল্লাহ তাআলা কোরআন পরিষ্কার করে দিয়েছেন ইযা ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন আসলিম, তুমি আসলিম করো মানে শান্তিতে ঘুমাও না। ইব্রাহিম এই অর্থ বুঝেন নাই, ও মুসলমান জাতি মুসলিম দাবি করো ইসলাম অর্থ জানো না, লজ্জা করা উচিত। ইংরেজদের শিখানো অর্থগুলো ওই প্যান্ট পরা শার্ট পরা ইংরেজদের দালালেরা মঞ্চে দাঁড়িয়ে বলে ইসলাম আর শান্তি, খবরদার শান্তিতে ঘুমিয়ে থাকো, তোমরা শান্তিতে ঘুমাও, কোরআন খতম করো, আমরা দেশ চালাবো ইংরেজদের আইন দিয়ে। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন বলেন আসলিম, তিনি পরিষ্কার উত্তর দিলেন কালা আসলামতু লিরাব্বিল আলামিন, আমি গোটা জগৎসমূহের তিনি রব, রব্বুল আলামিন, আসমানের তিনি রব, জমিনের তিনি রব, চন্দ্র সূর্যের তিনি রব, নদী নালা খাল বিলের তিনি রব, যিনি ফসল দেওয়ার মালিক, যিনি আমাদের সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, পালনকর্তা, আইনদাতা, বিধানদাতা, আমি সেই এক আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। এইরকম যারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজ্য জীবনে, সব ক্ষেত্রে যারা আল্লাহ হুকুমের কাছে আত্মসমর্পণ করে তাদের নাম কি? মুসলিম মানে মুসলমান। কিছু আছে নাকি? সব পরিবর্তন করেছি মুসলমান, মুসলমান করা হয়েছে না? আমরা মুসলিমকে বানিয়েছি মুসলমান, এরকম ভাবে সালাতকে বানিয়েছি নামাজ, সিয়ামকে বানিয়েছি রোজা, আল্লাহকে দিয়ে ছাড়ি নাই, আল্লাহকে বানিয়েছি খোদা। কি বলেছি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে স্পষ্ট করে দিয়েছেন ওয়াইল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, ও মুসলিমরা শুনে রেখো, আল্লাহ অনেকগুলো সুন্দর সুন্দর নাম আছে, তোমরা আল্লাহকে ওই নামে ডাকো, অর্ডার করেছেন, হুকুম করেছেন। মুসলিমরা আল্লাহ নাম ওইগুলো বাদ দিয়ে নিজেরা তৈরি করে নাম রেখেছেন খোদা কিনা, খোদা বললে সহরাধীন হবে, আল্লাহ নাম পরিবর্তন করেছে, কি জঘন্য কাজ করেছে। মুসলমান না মুসলিম, ওয়াসাম মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, সূরা আল হাজ 78 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মিল্লাত আবিকুম ইব্রাহিম, তোমাদের মিল্লাত, তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাত, কার মিল্লাত? কার মিল্লাত? না চিশতিয়া, না কাদেরিয়া, না নাসাবন্দিয়া, না মুজাদ্দিদিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাত, যিনি তোমাদের নাম রেখেছেন মুসলিম করে। কি করে? এবার বিশ্বাসীকে জিজ্ঞাসা করো, বইয়ের নাম নয় সাদিয়া, পৃষ্ঠা নাম্বার 56 লিখেছে আর বায়াত কে আমাই উপর তরিকা চিশতিয়া কাদিয়া নকশাবন্দিয়া মুজাদ্দিদিয়া কে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিল্লাত আবিকুম ইব্রাহিম, এরা বলল মিল্লাত দাদাকুম আব্দুল কাদের জিলানী কাদিয়া, মিল্লাত দাদাকুম আমার দু চিস্তি চিস্তিয়া, আলাউদ্দিন সাবি সাবিয়া, মুজাদ্দিদি অমুক মুজাদ্দিদ, তার নামে নামকরণ করে তরিকা তৈরি করা হল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিম হুকুম করেছেন, ইসলাম মানে পরিষ্কার হয়ে গেল আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। এরকম আত্মসমর্পণ করে যে তাকে বলে কি? কুকুরটাও যদি আমার হুকুম মানে সেও মুসলিম, ঠিক কিনা? আর আব্দুর রহমান নাম রেখে যদি আমার হুকুম না মানে সেও কাঁপে, ঠিক কিনা? বলে নিলেন এই দল যদি অসমায় চলে যাবে। কোরআন কারিম আল্লাহ পরিষ্কার বলেছেন أفغير دين الله يبغون وله أسلم من في السماوات والأرض طوعا وكرها وإليه يرجعون سورة آل عمران 83 نمبر آيات الله رب العالمين بوتشن আসমানে বা জমিনে, সাত আসমানে এবং জমিনে যা কিছু আছে সবগুলো ইচ্ছে হোক অনিচ্ছে হোক আল্লাহ হুকুম মেনে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে আল্লাহ আসলামা মুসলিম হয়ে গেছে। জয় বলুন সুবহানাল্লাহ। চন্দ্র মুসলিম, সূর্য মুসলিম, গ্রহ মুসলিম, নক্ষত্র মুসলিম, শুকর মুসলিম, কুকুর মুসলিম, বাঘ মুসলিম, ভল্লুক মুসলিম, সব হুকুম মানে কার? আল্লাহ পড়ায় বলেছে আল্লাহ আসলামা মান ফিসসামা ওয়া ফিল আরদ, আল্লাহ তারা বলছেন সূর্যকে হুকুম দিয়েছেন অশ্বমসু তাজিরি লিমুস্তাকারিল্লাহ যালিকা তাকদীরুল আজিজুল আলিম, সূর্যকে আল্লাহ তারা বলেছেন এই নির্দিষ্ট রাস্তায় চলবি, সূর্য আল্লাহ হুকুম মেনে ওই রাস্তা মতো চলে, একটু উপরে যায় না, একটু নিচে যায় না, কার হুকুম মানে? চন্দ্রকে আল্লাহ হুকুম দিয়েছেন আমি চন্দ্রের জন্য অনেকগুলো মানাজিল মঞ্জিল নির্ধারণ করে দিয়েছি, চন্দ্র ওই মঞ্জিল অনুযায়ী চলতে থাকে। আল্লাহ সূর্যের ক্ষমতা নেই চন্দ্রকে ধরা, রাতের ক্ষমতা নেই দিন অতিক্রম করা, ওইখানে কোন পুলিশ নিয়োগ করা হয় নাই, ট্রাফিক পুলিশ নাই, সিগন্যাল বাতি নাই, রাস্তার লেন ঠিক করা নাই, তারপরে অ্যাক্সিডেন্ট ঘটে না, কারণ আল্লাহ বলেছেন চন্দ্র সূর্য গ্রহণ সবগুলো আল্লাহ হুকুম মেনে নিজ নিজ কক্ষ পথে চলে বেরোল। হুকুম মানে কার? চন্দ্র সূর্য হুকুম মানে কার? আর যে হুকুম মানে আল্লাহ, তার নাম মুসলিম ফিকিরা, ওরা তসবিহ করে কার? আমার ভাইয়েরা, চন্দ্র সূর্য তসবি করে আল্লাহ, পীর সাহেবের মুরিদরা তসবি করে পীরের, ঠিক কিনা? লেখছে এখানে এই ভেদে মারে বা চরমানে পীর সাহেবের বই, হকানি পীর যাকে বলে সে ওইটাই বলতেছি। ছয় লতিফার জিকির বলছে, ছয় লতিফার জিকির কোরআনে পাক ও হাদিস শরীফে নাই, তবে আল্লাহ পাকের অলিগণ আল্লাহ পাককে পাইবার জন্য একটা রাস্তা হিসেবে তৈরি করিয়াছে। কোরআন যে নাই পৃষ্ঠা নাম্বার 50 ভেদে মারে বাপের নাম, কিন্তু এবং এর মধ্যবর্তী যা কিছু আছে সবগুলো তাসবি করে কার? এরপরে আল্লাহ বলছেন এমন কোন বস্তু নাই, এমন কোন সৃষ্টি নাই যে আল্লাহ তাসবি করে না, সব কিছু তাসবি করে কার? এরপরে আপনি বলবেন আমরা তো বুঝতে পারি না, আমরা তো শুনি পাখির আওয়াজ, আমরা তো বুঝি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবীহাহুম, তোমরা ওদের তাসবীহ বুঝো না, ওরা তাসবীহ করে কার? তুমি ভোর রাতে মোরদের আওয়াজ শোনো কুকুরাতুর, আসলে সে বলে সুবহান কুদ্দুসুন, তুমি পাখির আওয়াজ শোনো কুহু কুহু, মূলত সে বলে আল্লাহু আল্লাহু, কার জিকির করে? না জিকির করে ওই যে কি একটা জিকির আছে না, আমার বাবা কাশি খেল তোমরা গিয়া দেখো না, হু হু দেখো, কিসের জিকির? আল্লাহর নামে মজাক করা হচ্ছে, ঠিক কিনা? এক এক পীরের জিকির এক এক রকম, এক পীরে শিখাইল লা ইলাহা বলো, আস্তে ইল্লাল্লাহ বলো, জোরে, ঠিক কিনা? সরসিনার পীর আছে, তাদের জিকির আপনারা জানেন কেন জিকির করে? ইল্লাল্লাহ জিকির করে কেন? আল্লাহর চরণে যাও, তাদের জিকির হচ্ছে কতক্ষণ জোরে জোরে মারবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, তাকে এরকম কিছুক্ষণ করলো, এরপর লাস্ট থেকে লা ইলাহা বলে না, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, ঠিক না? এর কারণটা বলতে গেলে সময় লাগবে, কারণ হচ্ছে গন্ডগোলটা লা ইলাহা নিয়ে, কোন জায়গায় ইল্লাল্লাহ নিয়ে কোন গন্ডগোল নাই। ও ভাইজান, ইল্লাল্লাহ মানে আল্লাহ আছে, লা ইলাহা মানে কোন নাই, ইল্লাল্লাহ মানে শুধু আল্লাহ আছেন, ইল্লাহ মানে সারা ব্যতীত, মানে আল্লাহ ব্যতীত কোন ইলাহ নাই, আল্লাহ আছেন, এই কথা কাফেররা বিশ্বাস করে, হিন্দু বিশ্বাস করে, মক্কার মুশরিকরা বিশ্বাস করত, গন্ডগোলটা হচ্ছে লা ইলাহা, কোন জায়গায় সব ইলাহ বাদ দিয়ে শুধু আল্লাহকে মানতে হবে, এইখানে গন্ডগোল ছিল, ঠিক কিনা? এই কারণে ওরা ওই ইহুদিদেরকে খুশি করার জন্য, খ্রিস্টানদের খুশি করার জন্য, পীরসাহেবদের অভিফার মধ্যে লা ইলাহা আসতে বলে, যদি শয়তানে না শুনে, শয়তানে না শুনে খেপে না যায়। এরকম ভাবে কেউ আবার লা ইলাহা বাদ দিয়ে বলে, আমি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির, ইল্লাল্লাহর জিকির জায়েজ কি না জায়েজ তা বলছি না, জায়েজ করে কেমনে করে জানেন? প্রথমে লা ইলাহা ইল্লাল্লাহ কতক্ষণ মারো, এরপরে খালি ইল্লাল্লাহ বলে, আর আল্লাহকে জানাইয়া দেয় যে আল্লাহ এতক্ষণ পর্যন্ত আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি, এখন যদিও খালি ইল্লাল্লাহ বলি, তুমি আগের থেকে লা ইলাহাটা লাগাইয়ে দাও, লা ইলাহা তুমি লাগাইয়ে দাও, এইরকম জায়েজ করে। নতুবা খালি ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, কি আছে আল্লাহ ছাড়া আর কোনো আছে নাকি? এখানে আমি বিষয়টা পরিষ্কার করে দিই, এই লা ইলাহা নিয়ে এই গন্ডগোল, কারণ মক্কার কুফাররা বিশ্বাস করত আল্লাহ আছে, আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, এগুলো কাফেররা বিশ্বাস করত ঠিক না? আমাদের দেশের ৩০ সালেরা মানুষদেরকে ধোকা দেয় বলে যে মক্কার কাফেররা আল্লাহ বিশ্বাস করত না, সেজন্য তারা কাফের, আমরা আল্লাহ বিশ্বাস করি সেজন্য মুসলমান, কথাটা সম্পূর্ণ ডাকা মিথ্যা কথা। আমি দলিল দিচ্ছি, শুনুন, মক্কার কুফাররা আল্লাহ বিশ্বাস করত, আমাদের নবীদের আব্বার নাম কি? আমাদের নবীর আব্বার নাম কি? আব্দুল্লাহ মানে নাকি আল্লাহর গোলাম? মক্কার লোকেরা যদি আল্লাহ বিশ্বাস না করত তাহলে আব্দুল্লাহ নাম রাখলো কোথ থেকে? আল্লাহ বিশ্বাস করে কিনা? এবারে আরো বলেন যে কোরআন থেকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা যুখরুফের ৮৭ নম্বর আয়াতে বলছেন, ওয়ালা ইনসালতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুল্লাহ। হে নবী, আপনি যদি ওই মক্কার আবুল আহাবদেরকে, মক্কার কুফফাদেরকে জিজ্ঞাসা করেন মান খালাকাহুম, কে ওদেরকে সৃষ্টি করেছে, লা ইয়াকুলুল্লাহ, তারা বলবে সৃষ্টি করেছেন কে? দলিল পাওয়া গেছে কিনা? আপনি আমি যেরকম ভাবে বিশ্বাস করি আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ, মক্কার কাফেররা বিশ্বাস করত সৃষ্টিকর্তাকে, আর শুধু পূরণ করে দাও তুমি বাবা আপনি নিজের করে দাও বিল্লাহ। মক্কা কুফফারদের তো জঘন্য মুশরিক কিনা এগুলো, এই মুশরিকগুলো বিশ্বাস করে বান্দা আল্লাহ ইবাদত করতে করতে আল্লাহর সঙ্গে এক হয়ে যায়, চিনি যেরকম পানির সঙ্গে মিশে যায় এইরকম আল্লাহ বলিয়া আল্লাহর জিকির করতে করতে আল্লাহর সঙ্গে মিশে একাকার হয়ে যায়। জয় বলে নাউজুবিল্লাহ। আল্লাহ হচ্ছেন খালেক, মানুষ হল মাখলুক, ওরা নাকি আল্লাহর সঙ্গে মিশে যাচ্ছে। এই বইটি প্রত্যেকটা বইতে দেখেন, করে দেখাবো, সুফিদের যতগুলো বই আছে এটার নাম হচ্ছে ওয়াহদাতুল ওজুদ, মানে এক অস্তিত্ব ভিন্ন কোন অস্তিত্ব নয়, আল্লাহর সঙ্গে তারা একাকার হয়ে যায়। আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূরে সবই পয়দা, বলে না তো আরো গান গায়, আমাদের ওই মিমের পর্দা তুলে দেবে মন, দেখবি সে তাই করেছে বিরাজ আহাদ নিরঞ্জন, আহমদ নবীর নাম, আহাদ হলো আল্লাহ নাম, ওরা বুঝায় মিমের একটা বেশকম আছে, পর্দা আছে, মিমটাকে বদলাই দাও আল্লাহ মোহাম্মদ, মোহাম্মদ আল্লাহ, বলে এরকম মানবের এই রূপ ধরে এক নবী এলেন ভবে গানটা এরকম, তার মানে মানুষের রূপ ধরে আসলে আসলে আল্লাহ নিজে বন্যা পরিষ্কার লিখে দিয়েছে। আমার ভাইরা এইরকম ভাবে মক্কার কুফফাররা বিশ্বাস করত না, মক্কার কুফফাররা বিশ্বাস করত আল্লাহকে, আল্লাহ আসমানে আছেন, আর খ্রিস্টানরা বিশ্বাস করে আল্লাহ সব মানুষের মধ্যে মিশে আছে। আল্লাহ কোরআনে বললেন আর রহমান আল আরশ ইস্তাওয়া, আর রহমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের সমাসীন কোথায় আছেন? পীর সাহেবদের কাছে জিজ্ঞেস করো, তারা বলে কুলুবুল মুমিনিন আরশুল্লাহ, মুমিন বান্দার তলব আল্লাহর আরশে দুই শব্দ রাখা আছে, চরণায় পীর, শোষণায় পীর, মাঝদণ্ডায় পীর, দরগা যত আছে আরশে পীর, সব পীরের মধ্যে রাখা আছে মুমিন বান্দার তলবটাই আল্লাহর আরশ বলে নাউজুবিল্লাহ। আল্লাহর আরশ যদি মুমিন বান্দার তলবে হয়, আমি একটা দলিল যথেষ্ট মনে করি, আল্লাহ নবী মেরাজে গেছেন কিনা, সাত আসমান ভেদ করে গেলেন কিনা, ও পীর সাহেব আপনারা শুনে রেখো, আল্লাহ যদি তোমার পীরের কোরআনের মধ্যে থেকে থাকে, আল্লাহ যদি সবকিছুর মধ্যে মিশে থাকে, তাহলে আল্লাহ নবী সাত আসমান ভেদ করে আসে গেলেন কোথায়, আরো পড়ে গেলেন কোথায় গেলেন, কোথায় গেলেন? কোরআন নাযিল হওয়ার পর থেকে আল্লাহ তো তোমার মধ্যে মিশে আছে। আল্লাহ রাব্বুল আলামিন সিরাতের শেষ ভাগে বুখারী হাদিসে বলা আছে প্রথম আসমানে নেমে আসেন, কোত থেকে নেমে আসেন? ও আমার ভাইরা পরিষ্কার মনে রাখতে হবে, আল্লাহ আরশে আছেন, কিন্তু কেমনে আছেন আমরা জানি না। আল্লাহর হাত আছে, আল্লাহ চেহারা আছে, আল্লাহ পা আছে, আল্লাহ আকার আছে, তবে কেমন আছে আমরা তা জানি না। দ্বিতীয়া আমি এই কথা বলছি না, আল্লাহর হাত আছে আমার হাতের মধ্যে, বলছি এটা বলবো না, তা বলবো না। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি পরিষ্কার করে দিয়েছেন, তিনি বলেছেন নুজুলুর রব্বে মালুম ইস্তাওয়াহু মালুম, আল্লাহ আরশের সমাসীনতা আমরা জানি, আল্লাহ আকাশে অবতরণ করেন তা আমরা জানি, আল্লাহর হাত আছে আমরা জানি, আল্লাহর চেহারা আছে আমরা জানি, আল্লাহর পা আছে আমরা জানি, কোরআন হাদিস থেকে জেনেছি, কিন্তু কেমনে আছে ও কাইফিয়াত মাজহুল, পদ্ধতি আমরা জানি না। আল ঈমান বিহা ওয়াজিব, ঈমান রাখা ফরজ, আসওয়াল ওয়ান হাফিজ, এরপরে আর সোয়াল করার অধিকার নাই। লিখিলাম আল্লাহ হচ্ছেন সসীম, আমাদের চক্ষু সীমিত, জ্ঞান সীমিত, কান সীমিত, দৃষ্টি সীমিত, এই সীমিত জ্ঞান দিয়ে অসীমকে আয়ত্ত করা যাবে না। আল্লাহ কুরআনের কিয়ামতের মাঠে মুমিনদেরকে দেখা দিবেন। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ হাল নারা রব্বানা, আমরা কি আমাদের রবকে দেখতে পাবো? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, আল্লাহর হাবিব বলেন হ্যাঁ, তোমরা কি পূর্ণিমা রাতে আকাশে চাঁদ দেখতে কোনো কষ্ট পাও কিনা, ভিড়ে ধাক্কা ধাক্কি করতে হয় কিনা? সাহাবায়ে কেরাম বলেন না, আমরা সমান দেখতে পাই। আবার প্রশ্ন করলেন, ঠিক দুপুরের সময় পরিষ্কার আকাশে তোমরা সূর্য দেখতে কোনো ভিড়ি করতে হয় কিনা? বলে না, আমরা সকলে সমান দেখতে পাই। এবারে আল্লাহ নবী বললেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম, ও আমার উম্মতরা খুব ভালো করে শুনো, তোমরা কিয়ামতের মাঠে আল্লাহকে দেখতে পাবে যেরকম ভাবে পরিষ্কার আকাশে দুপুরের সময় সূর্যকে দেখতে পাও, পূর্ণিমার রাতে আসমানের চাঁদকে দেখতে পাও, ঠিক ওইরকম ভাবে তোমরা কিয়ামতের মাঠে আল্লাহকে দেখতে পাবে। জোরে বলুন সুবহান। তাহলে সত্য আছে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফলিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে ব্যক্তি আল্লাহ সাক্ষাৎ করতে চাও, আল্লাহ সাক্ষাৎ সহায়তা করতে চাইলা, সত্য আছে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, তোমাদের যে কোন ব্যক্তি তার রবের লেখা রবের সাক্ষাৎ করতে চায়, তাহলে আমার আমালান সালিহা, সে যেন আমলে সালে করে, ওয়ালা ইউশরিক, আর খবরদার সে যেন তার রবের সঙ্গে কোন রবের ইবাদত করতে গিয়ে কোন কিছুকে রবের সঙ্গে শিরিক না করে। ধরে বলুন সুবহান। এইখানে পার্থক্য, শিরিক করা যাবে না। মক্কার কুফাররা আল্লাহ বিশ্বাস করত, আপনি আমি আল্লাহ বিশ্বাস করি। এবারে বলবেন যে শেখ, আমরা তো জানি মক্কার কুফাররা মূর্তি পূজা করত, আমাদের জাতি তো মূর্তি পূজা করে না। এই একটা দলিল আপনারা পেশ করবেন। এবার আমি তাহলে পরিষ্কার করতে চাই, মক্কার কুফাররা মূর্তি পূজা করত কেন, সেইটা পরিষ্কার করো। আল্লাহ বলছেন, ওই মক্কার মূর্তি পূজকদেরকে যদি জিজ্ঞাসা করো কেন তোমরা মূর্তি পূজা করছো, তারা বলবে মা নাবুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই মূর্তি পূজকদেরকে যদি জিজ্ঞাসা করো তোমরা কেন মূর্তি পূজা করো, মূর্তিগুলোকে কি তোমরা আল্লাহ বিশ্বাস করো, ওই মূর্তি পূজকরা বলবে না না, মূর্তিগুলোকে আল্লাহ বিশ্বাস করি না, মূর্তিগুলোকে দাতা বিশ্বাস করি না, মূর্তিগুলোকে সবকিছুর মালিক বিশ্বাস করি না, আমরা মূর্তিগুলো পূজা করি একটাই উদ্দেশ্য, ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। সূরা যুমারের 3 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওই মূর্তি পূজকরা বলে আমরা মূর্তিগুলো পূজা করি শুধুমাত্র এই জন্য, ওইগুলো আমাদেরকে আল্লাহর নৈকট্য পর্যন্ত আল্লাহর নিকট অর্জনে সাহায্য করবে। বোধা গেল মূর্তি পূজকরা মূর্তি পূজা করত, মূর্তিকে আল্লাহ বিশ্বাস করে নাকি মাধ্যম হবে কোনটা? আমরা এইগুলোকে পূজা করি, এরা হচ্ছে আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশকারী, আমরা সুপারিশ করে বলে বিশ্বাস করি। মূর্তি পূজকেরা মূর্তিগুলোকে শুধুমাত্র ভয়াবাদ্যম মনে করত, শুধুমাত্র এই মূর্তিগুলোকে সুপারিশকারী মনে করত। এবারে একই উদ্দেশ্যে পীরের মুদ্রা বিশ্বাস করে, পীরের মুদ্রা বলে বান্দা আসলে খানে বান্দা অসংখ্য গুণা করার কারণে বেদে মারফা চরমনা পিসাবের বই একেবারে মূল যে পিসাব তার বই লেখছে এখানে, বান্দা অসংখ্য গুণা করার ফলে আল্লাহ পাক তাকে কবুল করিতে চান না। পীর সাহেব আল্লাহ পাকের দরবারে অনুনয় বিনয় করিয়া ওই বান্দার জন্য দোয়া করিবেন যাতে তিনি কবুল করিয়া নেন, ওই দোয়ার বরকতে আল্লাহ পাক তাকে কবুল করিয়া নেয়, নইলে আল্লাহ মা মা করতে চায় না। শুধু এ পর্যন্ত না, এরপর দেখছে মাওয়াজে সাফিয়া পঞ্চান্ন পৃষ্ঠায় দেখছে যদি তোর দুইজন পীর হয় লেখে উঠতে প্রথম দো পীর দো ডানকে তুমি বেত মেলে জায়গা কই হওয়া নেই, তোমার যে দুইজন পীর থাকে দুই পীরে তোমার দুই ডানা ধরে বেত নিয়ে যাবে কোন অসুবিধা নাই। বোঝা গেল মক্কার কুফফাররা যেই উদ্দেশ্যে মূর্তি পূজা করত মাধ্যম রূপে সুপারিশের রূপে পীরের পুরিত্রাও পীর সত্যে আগত্য করে সুপারিশকারী এবং মাধ্যম রূপে ঠিক কিনা কোন পার্থক্য আছে? এই জন্য বেশিরভাগ লোকেরা ইমান আনে ঠিকই তবে শিরিক করা অবস্থায়, কি অবস্থায় ইমান আনা সত্ত্বেও মুশরিক, সেই মুশরিক গুলো কারা? এই লোকগুলো তারা যারা আল্লাহকেও মানে তার ভাইয়া মাধ্যম করে। কি সুন্দর বলে জিকির করতে বসুন, এবারে আসন পেতে বসুন, নিজের কলবের দিকে মতওয়াজ্জ হন, এরপরে বলে আমি আমার কলবের দিকে মতওয়াজ্জ আছি, আমার কলব আমার ঈর্ষাদের কলবের দিকে মতওয়াজ্জ, ওই পীরের কলব তার পীরের দিকে, তার কলব তার পীরের দিকে, হাজার ভাইয়া মাধ্যম হইয়া তারপরে আল্লাহর দিকে, আল্লাহর দিকে মতওয়াজ্জ আছে কিনা? আছে ঠিকই, কিন্তু কি অবস্থায়? শিরিক করে, কি করে? আল্লাহর সঙ্গে পিসাবকে শরীক করে। এই জাতীয় লোকদের সম্পর্কে আল্লাহ সূরা ইউসুফের 106 নম্বর বলেছেন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন, বেশিরভাগ লোক আল্লাহর উপরে যারা ইমান আনে তাদের বেশিরভাগ লোকেরা ইমান আনে শিরক যুক্ত অবস্থায়। আমি বলি তুমি যখন তোমার কলবটা পীর সাহেবের কলবের দিকে মতওয়াজ্জ করলা, পীর সাহেব তখন তার পায়খানা শরীফের মতওয়াজ্জ তুমি করে দিলা। ভাইরা তুমি যখন তোমার কলবটা মতওয়াজ্জ করেছ পীর সাহেবের কিবলার কলবের দিকে, পীর সাহেব কিবলার কলব তখন বেগম সাহেবের দিকে মতওয়াজ্জ তোমার কলব করে যাইবে। অথচ সালাত দাঁড়িয়ে বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা কেবলমাত্র তোমারই গোলামি করি, তোমার কাছে সাহায্য চাই, কার গোলামি করি? আল্লাহ। ভাই আমার তো আছে, আমরা কার গোলাম? সাহায্য কাছে, এখন খেতাবার কাছে, খেতাবার কাছে, কেন্দ্রবার কাছে, কাউন্সিল আমার কাছে, গাউসুল আজম, গাউস মানে ত্রাণ কর্তা উদ্ধার করা, আজম মানে সবচেয়ে বড়, বিপদ আমাদের সবচেয়ে বড় ত্রাণ কর্তাকে না কোন পীর, পীর সাহেব কি করে গাউসুল আজম? ভাইরা পরিষ্কার আকিদার বিষয় পরিষ্কার করবেন, আমি এই জন্য বলি আগে বিয়ে করো, আগে ইসলামে প্রবেশ করো, তারপরে কি? এই জন্য খেয়াল করো মক্কার কুফফার আল্লাহ বিশ্বাস করত, এই জন্য ইসলাম কেউ সব চলবে না, আগে সাক্ষী দাও লা ইলাহা, সাক্ষী দিতে হবে, এই সাক্ষীকে কোরআনে বলা আছে সবচেয়ে বড় সাক্ষী। আজকে মুসলিম জাতিকে জিজ্ঞেস করি যদি বড় সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি, বলতে পারে না। কোরআনুল কারীমের সূরা নামের 19 নম্বর আয়াত আল্লাহ বলছেন কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, বড় সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? ও মুসলমান বড় সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? আশহাদু লা ইলাহা, এই সাক্ষী কুল ইন্নামা হুয়া ইলাহু ওয়াহিদ। আবার আল্লাহ তাআলা বলছেন এটাই এমন একটা সাক্ষী যে সাক্ষী আল্লাহ নিজেও দিয়েছেন, যে বলেন সুবহানাল্লাহ। আর কি মুসলিম জাতিকে যদি জিজ্ঞেস করা হয় কোরআনে এমন কি সাক্ষী আছে যে সাক্ষী আল্লাহ নিজে দিয়েছেন, বলতে পারবে? বলতে পারবে? কারে সাক্ষী লাগে না, সাক্ষী বলা হয়েছে কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 18 নম্বর আয়াত বলছেন শাহীদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু আল মালায়েকাতু ওয়ুল ইলমে কায়িমান বিল কিসতে লা ইলাহা ইল্লাহু আল আজিজুল হাকীম আল্লাহ তাআলা বলছেন শাহীদাল্লাহু আল্লাহ নিজে সাক্ষী দিয়েছেন কিসের সাক্ষী কোন সাক্ষী লা ইলাহা এই জন্য সাক্ষী দিতে হয় আমার দেশে বক্তা সাহেব মাশাআল্লাহ বক্তা ওয়াজ করতে উঠে খুব বাধায় ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া নাশহাদু নাশহাদু বলে কিনা নাশহাদু বলে আমরা সাক্ষ্য দিচ্ছি সাক্ষী কি এক জোড়া তাজিল দেওয়া যায় নিজের তো লাগবে নিজেরটা নিজে কোন হাদিসে নাশহাদু নাই কোরআনে নাশহাদু নাই কি বলতে হবে কারণ সাক্ষী বলা হয় অন্তরে বিশ্বাস নিয়ে যেটা বলা হয় আপনি আরেকজনের সাক্ষী কি করে দিলেন ও আমার ভাইয়েরা আল্লাহর নবী বলতেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আমার লেকচার যারা ইন্টারনেটে শুনেন আমার দুইটা জীবন একটা জীবন হচ্ছে পীর মুরিদির জীবন সুফিবাদের জীবন ওইটাকে আমি ইসলামের জীবন মনে করি না যেদিন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদের জ্ঞান দান করেছেন যেদিন থেকে নতুন করে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে এক আল্লাহর রুহিয়াত এক আল্লাহর রুহিয়াত এক আল্লাহর প্রতিপালককে এক আল্লাহর হাকিমিয়তকে এক আল্লাহর শাসন বিধানকে মেনে নিয়েছি সেই দিন থেকে আমি মুসলিম ওই দিন থেকে আমি মুসলিম এর আগে আমার জীবন যদিও আলেম ছিলাম মুহাদ্দিস ছিলাম শাইখুল হাদিস ছিলাম বড় বড় মাদ্রাসা হাদিস পড়েছি এরপরে মুসলিম ছিলাম না তোমাদেরকে মনে রাখতে হবে সাক্ষী দিয়েছ কিসের সাক্ষী এইবারে পরিষ্কার হচ্ছে একজন লোক আদালতে গেছে জজ সাহেব জিজ্ঞেস করলেন আপনি কে আমি তো খুনের মামলার সাক্ষী আচ্ছা বলুন তো ভালো কথা কে খুন করেছে জানি না কাকে খুন করলো তাও জানি না কেন খুন করলো কি দিয়ে খুন করলো কিছুই জানি না জজ কি বলবে বেটা ফাইজলামি করতে এসেছ পুলিশ ডেকে বললে ওকে জেলখানায় পাঠাও আর যদি মাথা স্ক্রু ঢিলা থাকে আমরা বাবা ঠিকা আমার ভাইয়া দুনিয়ার আদালতে সাক্ষী দিতে হলে যদি বুঝে শুনে সাক্ষী দিতে হয় জেনে রাখো যেই সাক্ষী কোরআনে বলা সবচেয়ে বড় সাক্ষী আনার 19 নম্বর আয়াত যেই সাক্ষী আল্লাহ নিজে দিয়েছেন আল ইমরানের 18 নম্বর আয়াত যেই সাক্ষী ফেরেশতা দিয়েছেন যেই সাক্ষী সমস্ত জ্ঞান দিয়েছেন ওই সাক্ষী না বুঝে দিলে চলবে ওই সাক্ষী আশহাদু আল্লা ইলাহা এই সাক্ষী লা ইলাহা মানে কি লা ইলাহা একটা অংশ ইল্লাল্লাহ একটা অংশ এই সাক্ষী দিলে তাওহীদ গ্রহণ করা হয় ইসলামে প্রবেশ করা হয় এই সাক্ষী না দিয়ে যত বড় পীরের মরিদ হয়ে যাও পীরের জিকির যত করো না কেন তুমি ইউতো সাইয়্যদ বিহ মির্জা বিহ আফগান বিহ সৈয়দ তুমি মির্জা তুমি পীর ও মুর্শিদ তুমি আমাকে বাতাও কে মুসলমান বিহ তুম সব কুছ হো বাতাও কে মুসলমান বিহ আমাকে বড় মুসলমান কিনা আগে আমার ভাইয়েরা একটা লোক রাস্তাতে মেয়ের লোক একটা ধরে এনে তারে উজু করায় গোসল করায় বোরকা পরায় একেবারে কোরআন পড়ায় নামাজ পড়ায় রোজা রাখায় কিন্তু বিয়ে করে নাই কোনো ব্যাপার আছে কঠোর শরীয়ত মেনে ঘর সংসার করে কিন্তু বিয়ে করে নাই কি করে নাই আগে বিয়ে করতে হবে ঠিক তেমনি ভাবে আগে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে ইসলামে প্রবেশ করতে হবে তারপরে তুমি নামাজ করো রোজা রাখো জিকির আজগার করো কবুল হবে ঠিক কিনা আর সেটাও করতে হবে আরেকটা সাক্ষী দিয়ে ওই তরিকায় কার তরিকায় আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলু দুই নম্বর সাক্ষী আসবে পরে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহর নবী মুহাম্মাদের তরিকা ছাড়া আর কারো তরিকা চলবে না ঠিক কিনা এখানে দুই দল মানুষরা গণ্ডগোল করেছে এক দল পীর সাহেবরা তারা বলছে 126 তরিকা কয় তরিকা পীর সাহেবরা দেখলো এই যে বইতে প্রত্যেকটা বইতে লেখা আছে তিস্তিয়া খাবিয়া তরিকা প্রথম সবক আমার প্রিয় বন্ধুগণ জানিয়া রাখিলে দোজকের আযাবের পথ বন্ধ করিয়া বেহেশতে যাইবার জন্য কিতাবে 126 তরিকা বয়ান করিয়াছে তার মধ্যে তিস্তিয়া খাবিয়া তরিকা একেবারে সরকার দরবারে বিশাল দরবারে যত বই প্রত্যেকটা বইতে যারা লেখা আছে হয় না, এ আমার হাতেও আছে। আমার ভাইয়েরা এবারে বিশাল ১২৬ তরিকা, অপরদিকে সরকাররা বলল গণতন্ত্রের তরিকা কোন সীমাই নাই, গণতন্ত্র আছে একটা, এখানেও তরিকা আছে, বাইরা গণতন্ত্রের তরিকা আছে, ক্ষমতা নাই, গণতন্ত্রের সমস্ত ক্ষমতার মালিক কে? আর গণতন্ত্রে সংবিধান, গণতন্ত্রের সমস্ত ক্ষমতার মালিক জনগণ। ইসলাম বলে আইনের উৎস আল্লাহ, আসবে ওই মাধ্যমে জনগণের কল্যাণে। গণতন্ত্রের আব্রাহাম লিঙ্কন বলে দিয়েছে অজ্ঞাতি পল ওই জাতি পল সর্জাতি পল, গণতন্ত্র বলে পিসাবদের মতো ১২৬ তরিকা রয়েছে না, অনেক তরিকা, একটা হবে সরকারি দল, অনেকগুলো বিরোধী দল, আর বিরোধী দলের মধ্যে একটা হবে প্রধান বিরোধী দল, বাকিগুলো চামচা দল, এইরকম অনেকগুলো দল মিলে গণতন্ত্র হবে, ঠিক কিনা? আমার ভাইরা গণতন্ত্র বলে সমস্ত ক্ষমতা মালিক যেহেতু জনগণ, এই জন্য জনগণের সংখ্যা ভোট যে বেশি পাবে তারা ক্ষমতা চালাবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আপনি যদি পৃথিবীর সংখ্যাগরিষ্ঠ লোকদের মতের অনুসরণ করেন, আকসারা মানফিল আরবে বাই দ্বিমত থাকে কোরআনের সঙ্গে দ্বিমত করো, আমি যদি কোরআনের আয়াত ভুল করে থাকি আমাকে ধরো, আর যদি কোরআনের ঠিক থাকে তোমা করো মুসলমান, গণতন্ত্র সমাজতন্ত্র যত তন্ত্র মন্ত্র তীরতন্ত্র সবগুলো বর্জন করে মুসলিমদের একটা তন্ত্র তার নামে ইসলাম। আল্লাহ পরিষ্কার বলেছেন হে নবী, আপনি যদি পৃথিবীর সংখ্যাগরিষ্ঠ লোকদের মত অনুসরণ করেন, যেই পক্ষ ভোট বেশি পাইল জনগণ ভোট দিল তাদেরকে বেশি ওই মতের অনুসরণ করেন, তারা আপনাকে আল্লাহ রাস্তা থেকে গুমরাহ করে ফেলবে, বিভ্রান্ত করে ফেলবে, অভ্যস্ত করে ফেলবে। এই বেশিরভাগ লোক ধারা প্রসূত ধারণা অনুযায়ী কাজ করে, আল্লাহ নবীর তরিকা বাদ দিয়ে জিকির করলে চলবে না, আল্লাহ নবীর তরিকা বাদ দিয়ে চিষ্টি আসাবে ইহা করে বললেন, আয়াতগুলি পেশ করলেন, ও একদিকে বিশ্বের আল্লাহ বিধান পরিবর্তন করছে, আর একদিকে গণতন্ত্রী সেকুলার রাইট পরিবর্তন করছে। আল্লাহকারীকে বিধান দিয়েছেন অমুসলমান খুব ভালো করে বোঝার চেষ্টা করো, ইমাম ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ আলাইহি তার প্রসিদ্ধ কিতাব মাজমুআতুল ফাতাওয়া, আমার বাসায় যারা গেছেন তারা দেখেছেন এক আলমারির উপরে একটা বিশাল তাক জুড়ে ২০ খণ্ড কিতাব আছে, একটা কিতাব নাম কি মাজমুআতুল ফাতাওয়া লিল ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা, ওইটা প্রথম খণ্ডে লিখেছেন আল্লাহ তাআলা মানুষকে চক্ষু দিয়েছেন দেখার জন্য, কিন্তু চক্ষু যত ভালো থাকুক না কেন চোখ দিয়ে দেখা যাবে না ততক্ষণ পর্যন্ত চোখের সামনে কোন আলো না থাকবে। আমার ভাইরা চোখ দিয়ে দেখতে হলে যেমন আলোর প্রয়োজন, ঠিক সূর্যের আলো চাঁদের আলো মোমবাতির আলো বিদ্যুতের আলো জেনারেটর দিয়ে আলো জ্বালানো হয়েছে, কোন আলো না থাকলে তোমার চোখ যত ভালো হোক তোমার চোখ দিয়ে কিছুই দেখতে পাবে না। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে একটা চক্ষু দিয়েছেন, জ্ঞানের চক্ষু বিবেক বুদ্ধির চক্ষু, এই চক্ষুটা আল্লাহ দিয়েছেন আল্লাহকে চেনার জন্য আল্লাহর বিধানকে জানার জন্য, কিন্তু জেনে রাখো যতক্ষণ পর্যন্ত তোমার জ্ঞান চোখের সামনে একটা আলো না চলবে অতক্ষণ পর্যন্ত তোমার জ্ঞান যত বেশি হোক না কেন তুমি কিছুই জানতে পারবে না। ওই জ্ঞান চোখের সামনে যে আলোর প্রয়োজন সেই আলোর নাম কোরআন। আল্লাহ আল্লাহ তাআলা করে বলছিলেন তাদের যা معكم من الله نور وكتاب مبين তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নূর আগমন করেছে আলো ভাইয়েরা এবারে কোরআন হচ্ছে আলো অন্ধকার দূর করার জন্য কোরআন আলো ব্যবহার করতে হবে অন্ধকার চুরি অন্ধকার জেনা অন্ধকার ইত্যাদি অন্ধকার ডাকাতি অন্ধকার খুন অন্ধকার সব কিছু এর বিরুদ্ধে আল্লাহ কোরআনে আলো দিয়েছেন কিনা আল্লাহ কোরআন বলছেন ও আমার ভাইয়েরা চোরের যদি অন্ধকার দূর করতে চাও আমার কোরআনের বিধান রয়েছে চোর চাই পুরুষ হোক চাই নারী হোক যে হোক না কেন চুরি করে ধরা পড়লো হাতটা কেটে ফেলে দাও আনতে দিয়েছেন কে এবারে আমার জাতি বলল আমার এই সংবিধান বলা বলল এইটা স্যার সাংঘর্ষিক ওইটা বলছে সাংঘর্ষ হয়ে মারা যাবে না এবারে তারা বলল চোরের হাত কাটার বিধান সাংঘর্ষিক কাটা যাবে না আল্লাহ আইনকে বাতিল করলো এরপরে বিকল্প আইন তৈরি করলো 10 বছর জেল দাও 1000 জরিমানা করো আমার জাতি আল্লাহর বিধানকে যারা পরিবর্তন করে আল্লাহর বিধানকে বাতিল করে বিকল্প আইন তৈরি করে তারা মুসলমান হবে আমার ভাইরা ইতিহাস পড়ো আল্লাহর নবী যখন মক্কা বিজয় করলেন মক্কা বিজয়ের 3 দিনের মাথায় মক্কায় একটা চুরির ঘটনা ঘটে গেল চুরিটা করেছে মক্কার কুরাইশ বংশের এক মেয়ে নামটা ফাতেমার নামে নাম আমার ভাইরা মক্কার নেতারা চিন্তায় পড়ে গেল এই ভদ্র মহিলার হাত কাটা গেলে কুরাইশ বংশে বদনাম হয়ে যাবে এজন্য তারা পরামর্শ করলো কেমনে সুপারিশ করা যায় আল্লাহ নবীর পালক পুত্র যায়েদ তার পুত্র ছিল উসামা সবাই গিয়ে তাকে ধরলো তুমি গিয়ে নবীকে বুঝাও এই মহিলার হাত কাটা গেলে কুরাইশ বংশের নাক কাটা যাবে তাছাড়া আপনি তো কুরাইশ বংশের লোক একটু তেল মালিশ করো ঠিক কিনা একটু আরো ফুলাইলো এরপরে বললো নামটা মহিলার আপনার ছোট মেয়ে ফাতেমার নামে নাম হাত কাটা গেলে আপনিও ভাগিদার হয়ে যাবেন বদনার ভাগিদার হবেন আল্লাহর নবীর কানে কানে যখন আল্লাহর নবীর নাতি এই কথা পৌঁছাইল আল্লাহর নবীর চেহারা রাগে ক্ষোভে লাল হয়ে গেল খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে গেলেন মুসলিম শরীফের হাদিসে পরিষ্কার বলা আছে আল্লাহর নবী বললেন ও আমার উম্মতেরা তোমরাও কি সেই অবি খ্রিস্টানদের মতো আল্লাহর বিধানকে পরিবর্তন করতে যাচ্ছ ওদের বড় লোকেরা চুরি করে হাত কাটত না গরিবরা করলে কাটত জেনে রাখো আজকে কুরাইশ বংশের মেয়ে ফাতেমা কেন আল্লাহর নবী মুহাম্মাদের কলিজার টুকরা ফাতেমাও যদি চুরি করত আল্লাহি ইন্না ফাতেমা বিনতে মুহাম্মাদুল্লাহ সারাকাত লাকাতাতু ইয়াদাহা আল্লাহর নবীর মেয়ে মুহাম্মাদের মেয়ে ফাতেমা যদি চুরি করত আল্লাহর বিধান বাস্তবায়ন করতে গিয়ে আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করতে গিয়ে আমি তার হাত পর্যন্ত কেটে ফেলতাম আল্লাহ বিধান দিয়েছেন আল্লাহর বিধানকে পশ্চাৎ ফেলে দেওয়া আল্লাহর বিধানকে পরিবর্তন করা আল্লাহর বিধানকে পিছনে ফেলে দেওয়ার অধিকার কারো নাই কিনা আমার ভাইয়েরা আপনারা জানেন আল্লাহর নবীর কাছে একবার একটা বিচার গেল একজন ইহুদি একজন মুসলমানের গন্ডগোল লাগলো বিচারটা নিয়ে গেল আল্লাহর নবীর কাছে আল্লাহর নবী উভয় পক্ষের বক্তব্য শুনে ইহুদির পক্ষে রায় দিলেন কার পক্ষে মুসলমান তো মুসলমান মুসলিম না মুনাফিক মাতা মুসলমান তার বিচারটা পছন্দ হয় নাই চিন্তা করলো ওমর ইবনে খাত্তাব কাফেরদের বিরুদ্ধে কঠোর তার কাছে বিচারটা নিয়ে যায় সে আমার পক্ষে রায় দিল কারণ আমি মুসলমান ইহুদি কে বলল আমি বিচারটা আপিল করতে চাই ইহুদি বলল আমার আপত্তি নাই মনে মনে ভাবলো যেই নবী ন্যায় বিচার করে ওই নবীর শিষ্যরাও ন্যায় বিচার করবে ঠিক না ওমর ইবনে খাত্তাবের দরবারে বিচার চলে গেল মুসলিম মুসলমান গিয়ে নিজের পরিচয় দিল বিচারের বর্ণনা পেশ করলো এহুদি এক থাকে বলল ওমর এই বিচারটা তোমাদের নবীর কাছে গিয়েছিল তিনি উভয় পক্ষের বক্তব্য শুনে আমার পক্ষে রায় নিয়েছেন কিন্তু তোমার এই মুসলমান ভাই মানতে পারে নাই আল্লাহ নবীর তারিখ ওমর আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের থেকে উন্মুক্ত তার দাঁড়িয়ে হাজির হলেন আর বললেন ব্যক্তি সেই বিচারকে মানতে পারে না, অমরের কাছে আসে স্বামী করাবার জন্য, আপিল করাবার জন্য, তার বিচারের স্বামীটাই ভূমি করা হয়, তলোয়ার জাগাত হয়ে ওই মুসলমান নামধারী মহাবেটাকে দ্বিখণ্ডিত করে ফেললেন। কিন্তু বিষয়টাই পৌঁছেমে যায় না, এবং আত্মীয় স্বজন আছে না, এরা চলে গেছে আল্লাহর কাছে। এরা শুনে আল্লাহ, কেউ যদি বিচারে আপিল করে তাহলে তাকে খুন করা যায় না, এটা তো সবাই জানে যে খুন করা যায় না। আল্লাহর নবী না খুন করা যাবে কেন, আপিল করে খুন করা যায় না। এবারে তারা বলল, তাহলে আপনার সাহাবী ওমর আব্দুল খাত্তাব আমাদের ভাইকে খুন করেছে, আমরা খুনের বদলে খুন চাইতে শাস। আল্লাহর নবী বারবার বলতে লাগা যে ওমর আব্দুল খাত্তাব আমরা কাজ করতে পারবো, এর মধ্যে বেশিক্ষণ দেরি করতে হয় নাই, কোরআনের আয়াত নাযিল হয়ে গেল, ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজান মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা, না আপনার রবের কসম ওই ব্যক্তি মুমিন হতে পারে না যে ব্যক্তি আপনাকে তাহলে পারস্পরিক বিচারের ক্ষেত্রে বিচার আপনাকে বিচারক মানবে না, এরপরে আপনি যে বিচার করবেন সেই বিচারের ক্ষেত্রে তাদের মনে কোন সংশয় থাকবে না, দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজান মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। সম্পূর্ণরূপে আপনার বিচারের কাছে আত্মসমর্পণ না করা পর্যন্ত সে মুসলিম হতে পারে না। সুতরাং যে মুসলমান দাবি করে আপনার হুকুম অমান্য করেছে সেই ব্যক্তি মুরতাদ হয়ে গেছে, আর মুরতাদের শাস্তি কতল করা ওমর বিন খাত্তাব কোন মুসলমানকে কতল করে নাই, একটা মুনাফিককে একটা মুরতাদকে কতল করেছে, এজন্য তার উপর কিসাস আসবে না। ভাইরা আমার, এবারে আসুন আমার তাদের কতটা আইন পরিবর্তন করেছে একটা দেখা যান, তোরে হাত কাটা বিধান সামনে আসো। আল্লাহ তাআলা বলছেন জেনা ইসলামে হালাল না হারাম, কোরআনের বিধান পরিষ্কার, ওয়ালা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবীলা। আর যুবকেরা যৌবনের তাড়ায় কখনো তোমরা জেনা বিচারের ধারে কাছে যাবে না। জেনা হারাম করেছেন কে? আমার জাতি বলল পতিতালয়ের বেশ্যাখানার যদি লাইসেন্স থাকে তাহলে হালাল বৈধ হবে কিনা, তার মানে সরকারকে ধার দিলে হালাল হয়ে যায় কি হয়ে যায়, লাইসেন্স করে টাকা দেওয়া লাগে না। বেশ্যাখানা যদি লাইসেন্স করার থাকে তাহলে হালাল হয়ে যায়, কারণ সরকার লাইসেন্স দিয়েছে। ও আমার জাতি, আল্লাহ তাআলা যেটা হারাম করেছেন এইটাকে যারা হালাল করে তা লাইসেন্স দিয়ে তারা মুসলমান না কাফের। আরো সামনে চলো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে পরিষ্কার বিধান দিয়েছেন, ও মেয়ের লোকেরা তাদের কানে আওয়াজ যাচ্ছে ভালো করে শোনো, আল্লাহ তাআলা বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। খবরদার তোমরা মেয়ের লোকেরা ঘরে অবস্থান করো, তোমরা বেহায়াপনা জাহিলি যুগের চরম মেয়ের লোকদের মতো অশ্লীল বেহায়াপনা হয়ে তোমরা রাস্তায় বার হও না। হুকুম দিলেন কে? শুধু এ পর্যন্তই নয়, আল্লাহ আরো বলেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লি আযওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। হে নবী, আপনি আপনার স্ত্রী মেয়েদেরকে এবং সমস্ত মুমিনদের মেয়েদেরকে বলুন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন নিজের উপরে জেলবাব ঝুলিয়ে দেয়, পর্দা ঝুলিয়ে দেয়। পর্দা বিধান দিয়েছেন কে? আমার জাতি সর্বোচ্চ আদালত থেকে রায় দিল পর্দার জন্য কাউকে বাধ্য করা যাবে না। বেটিরা, আল্লাহর বিধানের পরিবর্তে যারা আদালতে বসে রায় দেয় ও আমার জাতি কারণে কাছে, আজকে যদি আপনি আপনার মেয়েকে পর্দার জন্য বাধ্য করেন আর মেয়ে আদালত থেকে মামলা করে আপনাকে পুলিশ ধরবে কিনা? কারণ পর্দার জন্য বাধ্য করা যাবে না। আপনার বউকে যদি আপনি পর্দার জন্য বাধ্য করেন আর ওই বৌদি আমাদের মামলা করে আপনাকে পুলিশ ধরবে কিনা? কারণ পর্দার জন্য বাধ্য করা। আমার ভাইয়েরা এক এক করে শুনতে থাকো, মদ ইসলামে হালাল না হারাম? আল্লাহ কুরআন বলছে মদ হারাম। আমার জাতি বলল মদের লাইসেন্স থাকলে হালাল, ঠিক কিনা? সরকারি মদের কাঠান আছে না, বাইরেকারি মদ আছে কিনা? কে হালাল করল? সরকার লাইসেন্স দিয়ে হারাম করেছেন কে? আমার জাতি সুদের দিকে চলে আসো, সুদ ইসলামে হালাল না হারাম? হারাম করেছেন কে? আল্লাহ তাআলা কোরআন কারীমে স্পষ্ট বলেছেন, ওয়া হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম। আমার জাতি ভালো করে শুনো, সূরা বাকারা 275 থেকে 80 পর্যন্ত পড়ো, শেষ আয়াতে পড়ছে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনীন। হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, যদি মুমিন হয়ে থাকো। ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, যখন জানতে পেরেছো আল্লাহ সুদ হারাম করে দিয়েছেন, আল্লাহ নিজে হারাম করেছেন, এটা যখন জানতে পেরেছো, তোমাদের যত পাওনা সুদ আছে, বকেয়া সুদ আছে, যারু মা বাকিয়া একেবারে তোমাদের যত বকেয়া সুদ আছে, পাওনা সুদ আছে, সব অর্জন করো। কুনতুম মুমিনীন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। এরপরে আল্লাহ বলছেন, ফাইল্লাম তাবালু, আল্লাহর বিধানকে জানার পরে যদি সুর অর্জন করতে না পারো, ফাদানু বিহারবি মিন আল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধে লাগবে, তার সঙ্গে যুদ্ধ। আমার ভাইয়েরা, আমার জাতি বলল আল্লাহর সঙ্গে যুদ্ধ হোক আর যাই হোক, সুদের লাইসেন্স থাকলে সুদ হারাল, ঠিক কিনা? সরকার লাইসেন্স দিলে কি? সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, জনতা ব্যাংক, কুবারী ব্যাংক, বাবুলা ব্যাংক, কোন ব্যাংক, কৃষি ব্যাংক, বাংলাদেশ ব্যাংক, সব সুদের কারবার ভাইয়েরা, এদের সবার লাইসেন্স আছে, এই জন্য বৈধ এবং হালাল। হ্যাঁ, সরকারের খাতায় সুদ হারাম কোনটা? গ্রামগঞ্জে যে 10 টাকা 20 টাকা তার সুদে টাকা লাগায়, এটা সরকারের খাতায় হারাম, কারণ লাইসেন্স করে নাই, সরকারকে ভাগ দেয় নাই, ঠিক কিনা? আমার জাতি, এবারে পরিষ্কার প্রণায় শুনে নাও। আল্লাহ তাআলা বলছেন, তোমরা কাফিরুল্লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির ওয়ালা ইউহাররিমুনা মা হাররামাল্লাহ। সূরা তওবা, এই সূরার 39 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, কাফিরুল্লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির, তোমরা লড়াই করো, যুদ্ধ করো ওই সমস্ত লোকদের বিরুদ্ধে যারা আল্লাহকে বিশ্বাস করে না, পরকালে বিশ্বাস করে না, ওয়ালা ইউহার এবং আল্লাহ এবং আল্লাহর রাসূল যা হারাম করেছেন ওইগুলোকে হারাম বিশ্বাস করে না, হারাম মানে না, হারাম ঘোষণা করে না। ওয়ালা ইউহাররিমুনা মা হাররামাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহর রাসূল যেটা হারাম করেছেন ওইটাকে হারাম বিশ্বাস করে না। ওয়ালা ইয়াকিনুনা দীনাল হাক্কে, এবং দীন হাক্কে আল্লাহর দেওয়া দীনকে যারা দীন হাক বিশ্বাস করে না, তোমরা ওদের বিরুদ্ধে যুদ্ধ করো। কে বলেছে? আল্লাহ তাআলা হুকুম দিলেন, সম্পত্তি বণ্টনের আইন আল্লাহ করেছেন সূরা নিসা 11 নম্বর আল্লাহ বলছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয্জাকারি মিছলু হাজ্জিল উনসায়াইন। আল্লাহ তাআলা বলছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম, আল্লাহ তাআলা তোমাদের সন্তানদের ব্যাপারে হুকুম দিয়েছেন, লিযাকারি মিছলু হাজ্জিল উনসায়াইন, একজন পুরুষ দুজন নারীর সমান সম্পত্তি পাবে। আইনটা দিয়েছেন কে? আমার জাতি বলল আল্লাহ নারীদেরকে ঠকিয়েছে। আমার জাতি, যারা আল্লাহ দেওয়া আইনকে ভুল করে আল্লাহকে বলে আল্লাহ ঠকিয়েছে, তারা মুসলমান থাকবে? এবারে আসো, আল্লাহ তাআলা বলছেন মূর্তি জায়েজ না হারাম, মূর্তি তৈরি করা জায়েজ না হারাম। আল্লাহ কুরআন বলছে করছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালি শাইতান ফাজতানিবুহু, নিশ্চয় মদ জুয়া মূর্তি এবং বিশেষ প্রকারের লটারি এই সবগুলো হারাম কাজ, শয়তানের কাজ, এগুলো হারাম করেছেন কে? আল্লাহ বলেন ফাজতানিবুহু, আমার জাতি বলল স্মৃতির মূর্তি, ভাস্কর্যের মূর্তি, চেতনার মূর্তি, আর অগ্নি শিখা, অগ্নি অনির্বাণ, এই সমস্ত শিখাত্রীর অন্তর এইগুলো চলবে। ও আমার জাতি শুধু এই পর্যন্ত না, এখন আবার ভাষণ দেওয়া শুরু হয়েছে, ধর্ম প্রতিমন্ত্রী ভাষণ দিল, কয় যে আল্লাহর নবী মসজিদের অর্ধেক মূর্তি পূজার জন্য খালি করে দিয়েছিল, সুতরাং বাংলাদেশের প্রত্যেকটা মসজিদের অর্ধেকটা মূর্তি পূজার জন্য খালি করতে হবে, ভাষণ দিয়েছে কিনা? আমার জাতি ইতিহাস পড়ো, আল্লাহর নবী যিনি মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় করে যুদ্ধের পোশাক এখনো খোলেন নাই, কাবা শরীফের দরজা চাবি আনতে বলা হলো, কাবা দরজা খোলা হলো, আল্লাহর নবী ভিতরে ঢুকলেন, যত বড় মূর্তি ছিল আল্লাহর নবী বর্ষা দিয়ে খোঁচা মেরেছে, তা বলেছেন যা আল হাক্কু ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা, সত্য সমাগত মিথ্যা বিধারিত, মিথ্যা ধ্বংস অবস্থই বটে, এই বলে আল্লাহর নবী খোঁচা মারলেন, মূর্তিগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, 360 মূর্তি খানায় কাবার ভিতরে বা আশপাশ থেকে পরিষ্কার করে আল্লাহর নবী মক্কার খানায় কাবাকে এবং সমস্ত মসজিদগুলোকে মূর্তি মুক্ত করলেন। আমার জাতি আল্লাহর নবী যেই মক্কাকে যেই মসজিদকে মূর্তি মুক্ত করলেন, সেই মসজিদে যারা আজকে মূর্তি রূপে চায় তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে মুখে আঘাত লাগবে। আমি যে আয়াত শুরু করেছিলাম এবারে পরিষ্কার আল্লাহ বলছেন, আমার দেশের মানুষ খুঁজে পায় না কার বিরুদ্ধে যুদ্ধ করলো, কাদের বলে খুঁজেই পায় না, কারণ হচ্ছে তাওহীদের শবক এই জাতির সামনে নাই, এই জাতি জানে না ইমান ভঙ্গের কারণ কি আছে, এই জাতি উদুভঙ্গের কারণ হাতুড়ি একটা জানে, নামাজ ভঙ্গের কারণ জানে, রোজা ভঙ্গের কারণ দিয়ে একটা হয়তো জানতে পারে, ইমানও যে ভাঙতে পারে, ইমান ভঙ্গের কারণ রয়েছে, এই জাতির সামনে তা পরিষ্কার লাগে কিনা? এনে রাখো, লা ইলাহা বলে সমস্ত তাগুতকে বর্জন করতে হবে, যতক্ষণ পর্যন্ত তাগুত বর্জন না হবে অতক্ষণে যত ইল্লাল্লাহ করো কাজ হবে কিছু? একটা পুরাতন বিল্ডিং এর রং করতে গেলে কি করতে হয়? আগে পুরাতন রং ধসে মেজে পরিষ্কার করে তারপর নতুন রং করেছে কিনা? ঠিক তেমন ভাবে লা ইলাহা বলে সমস্ত তাগুতকে বর্জন করে এরপর ইল্লাল্লাহ শুধুমাত্র আল্লাহকে গ্রহণ করতে হবে কিনা? আমি সব জাতির কাছে রাসূল প্রেরণ করেছি এই নির্দেশ দিয়ে, আমি আবুদুল্লাহ তোমরা এক আল্লাহর ইবাদত করবে, অযতানি উত্তাবু এবং তাগুত থেকে নিরাপদ দূরে থাকবে, ত্যাগের পিছনে রাখা থাকে না, নিরাপদ দূরে থাকুন, 200 হাত দূরে থাকুন, ঠিক আল্লাহ বলেছেন অযতানি উত্তাবু তাগুত থেকে নিরাপদ দূরে থাকো 500 মাইল দূরে থাকো কিনা? এরপরে আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন ইমানের জন্য শর্ত তাগুতকে বর্জন করা, সূরা বাকারা 256 নম্বর আল্লাহ বলছেন তামাই এক করবে তাগুত ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم فمن يكفر بالجزم شرط الجنة شتشه فمن يكفر بالطابو جبك تابوت كي برجن كرلو پرتخان كرلو تابوت كي تفر كرلو پرتخان كرلو برجن كرلو ويؤمن بالله اتبر الله بيمان الله قائدك اتبره আল্লাহর পরিমাণ আনলো তাগুতকে বর্জন করলো না চলে? পাইয়া কুরবিত হবে। সুতরাং যারা তাগুতকে প্রত্যাখ্যান করলো, ওই উমিল্লাহি অর্থাৎ আল্লাহকে ধারণ করলো, গ্রহণ করলো, আল্লাহকে মানলো, ফাকাদ ইস্তামসাকা বিল উরওয়াতিল উসকা, ইস্তামসাকা মানে দুই হাতে ধরা, মাথাকে মানে এক হাতে ধরলো মাথাকে ধরা, কিন্তু আল্লাহ তা বলেন নাই, আল্লাহ বলেছেন ফাকাদ ইস্তামসাকা, সে শক্ত ভাবে ধরলো দুই হাত দিয়ে, লান ফেসা উরওয়াতিল উসকা মজবুত হাতে ধরলো, লান ফেসা মানা যা কখনো ছিঁড়ে যাওয়ার নয়। ও মুসলমান জাতি তাগুতকে বর্জন করতে হবে। তাগুত কারা? আমরা ছোটবেলায় তর্জমা পালন করেছি আমাদের হুজুরা পড়েছে, তাগুত মানে শয়তান, তাগুত মানে কিসের শয়তান? তাগুত কোরআনে আছে, ওই একটা হাকামুনা ইত্তাগুত, ওরা তাগুতের কাছে বিচার নিয়ে যায়। এইখানে কি তাগুত মানে শয়তান না অন্য কিছু? তাগুতের কি এরকম এজলাস আছে যেখানে চেয়ার আছে, টেবিল আছে, মানুষ দলে দলে বিচার নিয়ে যায়? তাহলে এখানে তাগুত বলতে কাকে বুঝানো হয়েছে? আল্লাহ বিধানকে বাতিল করে মানব রচিত আইন তৈরি করে, সেই আইন দিয়ে যারা বিচার করে, ওই আইন মানতে যারা বাধ্য করে, সেই সমস্ত মানব রচিত আইনের বিচারকদেরকে তাগুত বলা হয়ে গেল। আল্লাহ বিধানকে বাতিল করে মানব রচিত আইন তৈরি করে তাদেরকে তাগুত বলা হয়ে গেল। আমার জাতি মক্কার মুক্তি পূজকেরা 360টা মূর্তি পূজা করত, ওই মূর্তি আল্লাহর আইন বাতিল করার ক্ষমতা ছিল না, ওই মূর্তি আল্লাহর আইনের বিরুদ্ধে আইন তৈরি করতে পারত না। তোমরা ভোট দিয়ে বাংলাদেশের সংসদে 345 মূর্তি বানিয়েছ, যেই মূর্তি আল্লাহর আইনকে বাতিল করে নিজের আইন তৈরি করে, সেই আইন মাত্র বাধ্য করে দিতে না। আল্লাহ রাব্বুল আলামিন এবারে শুনুন, তাগুতের বিরুদ্ধে লড়াই করার জন্য মুমিনদেরকে বলছেন, আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু, যারা মুমিন, ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে। ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কাফের তারা তাগুতের পক্ষে যুদ্ধ করে। কার পক্ষে? এবারে যুদ্ধ যারা করবে, শোনো সূরা আতবার 111 নম্বর আয়াত পড়েছিলাম, ইন্নাল্লাহ আস্তারা মিনাল মুমিনিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে গিয়ে যুদ্ধ করে লড়াই করে, আল্লাহ তারা সেই মুমিনদের থেকে তাদের জান এবং মাল ক্রয় করেছেন। কিসের বিনিময়ে? ব্যথা কেনার জন্য কয়টা জিনিস দরকার? পাঁচটা জিনিস দরকার। কয়টা জিনিস? একজন বিক্রেতা, বিক্রেতা না হলে ক্রেতার কোন লাভ নাই, আর একজন ক্রেতা লাগবে। বেচার মাল আছে, বাবার মাল আছে, ক্রেতা নাই চলবে না। পণ্য লাগবে, মূল্য লাগবে, এরপরে বাজার লাগবে, কটাল। এবারে শুনলাম কি সুন্দর করে বলেছেন কোরআন, তিনি বলছি তাফসীর শুনে বলেন, কোন খাদা বলার কাহিনী বলছি না, গাদা বলার কাহিনী বলছি না। কোরআন সূরায়ে তওবা 111 নম্বর একটা পাঠ করছি, শুনে ভালো করে, ইন্নাল্লাহ আস্তারা, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্রয় করেছেন, ক্রেতা পাওয়া গেল কে? মিনাল মুমিনিন, মুমিনদের থেকে ক্রয় করেছেন, বিক্রেতাকে। এবার পণ্য দরকার, পণ্যটা কি? আল্লাহ বলছেন আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম, মুমিনদের জান এবং মাল আল্লাহ তাআলা ক্রয় করেছেন, কিসের বিনিময়ে? মূল্য কাটি বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। বের বলুন সুবহানাল্লাহ। এই পর্যন্ত সবাই করে, তার দিকে বলা পরে পরিণতা যে আল্লাহ রাস্তায় মুমিনদের জানাল বিক্রয় করে দিয়েছে, চলো গাছি বস্তা নিয়ে বের হয়ে যাই, আর যুদ্ধ করার দরকার নাই, মারামারি দরকার নাই। ওই কাজে নিহত বলল, কাদিয়ানি বলল, জেহাদকে নাম ছোড়ো আয় ভাই, ও ইসলাম মে হারাম হয় কত্ল কে তাল, তাবলীগুল বলল কত্ল কে তাল দরকার নাই, যুদ্ধ দরকার নাই, দাওয়াতের মাধ্যমে সব লোক যদি ইমানদার হয়ে যায়, মুমিন হয়ে যায়, তাহলে যুদ্ধ লাগবে না। কি সুন্দর থিওরি! এই থিওরি কি আল্লাহ নবীর দিতে বলেন নাই? আল্লাহ নবী কেন যুদ্ধ করতে গেলেন? জীবনের 27টা যুদ্ধের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন। আমার ভাই ভাইয়েরা, আল্লাহর নবী নিজে বলেছেন লাবাদিত্ত আর উত্তরা ফি সাবিলিল্লাহি সুম্মা উহিয়া সুম্মা উত্তর সুম্মা উহিয়া সুম্মা উত্তর সুম্মা উহিয়া। আমার ইচ্ছে চায়, আমার মন চায় আমি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে গিয়ে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাই, আবার জীবিত হই, আবার শহীদ হই, আবার জীবিত হই, আবার শহীদ হই। মুসলমান জাতি যদি আল্লাহর রাস্তায় যুদ্ধ করার দরকার না হতো, কেন আল্লাহর নবী যুদ্ধ করতে গিয়ে শহীদ হওয়ার আকাঙ্ক্ষা করছে? যুদ্ধ আছে কিনা শুরু হচ্ছে এখানে। এই পর্যন্ত পরে ওই ইন্ডিয়া যেরকম ভাবে ফারাক্কা বাঁধ দিয়ে পানির স্রোতকে ঘুরিয়ে দিয়েছে, ঠিক তেমনি ভাবে এহুদি খ্রিস্টানদের খুশি করার জন্য ওই অংশ পাতি অংশ পড়লে এহুদি খ্রিস্টানরা পছন্দ করবে না, সেই জন্য কোরআন শরীফের এই পর্যন্ত পড়ে এরপরে তারা থেমে আর দিয়ে ঘুরে যায়। ঠিক না? আল্লাহ নবী বলেছেন মান লাম ইয়াকসু ওয়া লাম ইউহাদ্দিস বিনাফসিহি মা তাআলা সুবহান দুনিয়ার নেতা, যেই ব্যক্তি জীবনে যুদ্ধ অংশগ্রহণ করে নাই অথবা যুদ্ধ করার মতো স্পৃহা আকাঙ্ক্ষা মারণ করে নাই, এ অবস্থায় মরল সে মুনা ভেবে মারা গেল। এই মুনাফিক মারবে মুসলমান নাই, কেবলমাত্র আল্লাহর কোরআনের এই পর্যন্ত করে ধুয়ে দেয় যে কেরা আবার ইমানের ভেড়া করতে হবে। আবার কেউ বলে আমাদের কি আছে, ওই কাফেরদের শত্রুদের মোকাবেলা আমাদের কোন অস্ত্র নাই কিছু নাই। আমি জিজ্ঞেস করতে চাই আল্লাহর নবী যতগুলো যুদ্ধ করেছিলেন কোন যুদ্ধে কাফেরদের সমান বা মুসলমানদের কাছে কাফেরদের চেয়ে বেশি অস্ত্র ছিল? কোন জায়গায় ছিল নাকি? ও জায়গায় ছিল না। বদরের যুদ্ধে কি ছিল? মাত্র ছিল 313 জন, অস্ত্র নাই, ওরা ছিল 1000 সশস্ত্র। আল্লাহর নবী চিন্তা করলেন না, হেকমা গ্রহণ করলেন না, হেকমা হেকমা আওয়াজ পৌঁছলা, হেকমা বলে কোরআন উৎখাত করে দিয়েছে। আমি জিজ্ঞেস করতে চাই আল্লাহর নবী কি চিন্তা করলেন না এই 313 জন মানুষ শহীদ হয়ে গেলে এরপরে আল্লাহর জমিনে আল্লাহর দিন থাকবে না, কে ইসলাম গ্রহণ করবে, কাজে বা পালাই যাবে ফিরে যায়? আল্লাহ নবী তা করেছিলেন। আল্লাহ দিন হেফাজত করার দায়িত্ব কার? তোমার আমার মতো লোক মরলে আল্লাহ দিন থাকবে না, সেজন্য খবরদার যার যুবকদেরকে আল্লাহ শরীরে আল্লাহ দিন কায়েম করতে গিয়ে যুক্ত করা থেকে লড়াই করাতে যাহাতে তিনি বিভ্রান্ত বসব তাও আপনার মুসলমান ঠিকেরা পরিষ্কার করে দিয়েছেন। এবার শুনো, আল্লাহ তাআলা হলেন ক্রেতা, মুমিন হচ্ছে বিক্রেতা, মুমিনদের জান হচ্ছে মাল পণ্য, জান্নাত হচ্ছে মূল্য। এবারে কি করতে হবে বাজার? শোনো বাজার, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে, মারামারি করে, ফায়াকতুলুনা ওয়া ইউকাতিলুন, তারা মারে এবং মরে। জয় বল সুবহানাল্লাহ। ফায়াকতুলুনা ওয়া ইউকাতিলুন, তারা কাফির অবস্থা নিয়ে মসজিদে যায় না, পিকনিক করে না, খানকায় গিয়ে নফসের বিরুদ্ধে জিহাদ করে কোথায় যে হাত করে তারা যেখানে মারামারি আছে, লজ্জা করা উচিত মুসলমান। যেই নবী যুদ্ধ করেছেন, 27টা যুদ্ধ অংশগ্রহণ করেছেন, নবী দাঙ্গা শহীদ করেছেন, নবী মাথা দখল করেছেন, নবী রক্তাক্ত হয়েছেন তায়েফের ময়দানে, ওই নবী যে যুদ্ধ করলেন ওইটাকে বলে ছোট্ট যুদ্ধ, আর নফসের যুদ্ধকে বড় যুদ্ধ বলো। লজ্জা করা উচিত মুসলমান। আল্লাহর নবীর চেহারা তোমার বুজুর্গদের চেহারা চেয়ে সুন্দর ছিল, আল্লাহর নবী তোমার বুজুর্গদের চেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয় ছিল। দেখিলা শুনো, আল্লাহর নবী কত প্রিয় ছিল একটি চিত্র তুলে ধরছি। আল্লাহর নবীর উপর যখন এই কোরআন নাযিল হতে শুরু করলো, কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াতে রাখলে পড়তে আরম্ভ করলো, ঠোঁট নাড়াতে রাখলেন। আল্লাহর কোরআনী আল্লাহর নবীকে এত কষ্ট দিতে চান নাই, ওহি নাযিল হয়ে গেল, তুহাররিক বিহি লিজানাকা লিতাজরা বিহি ইন্না আলাইনা জামাহু ওয়া কোরআনা। হে নবী, আপনি কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করবেন না, ইন্না আলাইনা জামাহু ওয়া কোরআনা, নিশ্চয় গোটা কোরআনকে নূর বানিয়ে আপনার সিনিয়র জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। কি মহাব্বত নবীর সঙ্গে কোরআন মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করছেন তাও আল্লাহ তাআলা বরদাস্ত করছেন না। আরো সামনে চলুন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে বলছেন তুমি সারা রাত্রে ইবাদত করছো, এতে ইবাদত করার দরকার নেই, তুমি লাইলা ইল্লা কালিলা, তুমি রাতে জাগরণ করে ইবাদত করো কিন্তু কিছুক্ষণ ঘুমাও, নিসফাহু আও ইনসুমিনহু কালিলা আও যুদ আলাইহি, অর্ধেক রাত্র বা তার চেয়ে একটু বেশি বা একটু কম, তুমি নবী সারা রাত্রে ইবাদত করলে খুশি, আমি আল্লাহ তাআলা তোমাকে ঘুমন্ত দেখলে খুশি হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ। আরো সামনে চলো সালমান বুঝার চেষ্টা করো, আল্লাহর নবীর সাথে সাহাবায়ে কেরামদের আলোচনা হচ্ছে, কথা হচ্ছে, মাসজিদে নববীতে বসে সাহাবায়ে কেরামদের সঙ্গে আল্লাহ নবী পরামর্শ করছেন, এই সময় কোন একজন সাহাবীর আওয়াজ আল্লাহ নবীর আওয়াজের চেয়ে একটু বড় হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আপনাদের করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, হে ইমানদারগণ খবরদার খবরদার, তোমরা নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলবে না, ওয়ালা তাজহারু লাহু বিল কওলে কাজহারি বাদিকুম লিবাদিন, নবীর আওয়াজের সামনে এরকম করে জোরে কথা বলো না, যখন তোমরা একজন আরেকজনের সঙ্গে বলো, এমনটা যদি করো আন তাহবাতা আমালকুম, তোমাদের জীবন সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, তোমাদের সালাত, তোমাদের সিয়াম, তোমাদের হজ, তোমাদের জিহাদ সবগুলো বরবাদ করে দেব, নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজের কথা বলছো, এত মহাব্বত যে নবীর সঙ্গে। এবারে আসুন, সেই নবীকে যখন তায়েফের ময়দানে পাথর মারা হচ্ছিল আল্লাহ তা দেখতে পাচ্ছিলেন কিনা, আল্লাহ ফেরাওয়ার ক্ষমতা ছিল কিনা, শুধু এ পর্যন্তই না, ওহুদের ময়দানে আল্লাহ নবী লোহার পোশাক পরে যুদ্ধের জন্য নামলেন, মক্কা কাফেররা দেখল এই লোকটাকে তীর মারলে চলবে না, তরবারি আঘাত করে চলবে না, লোহার পোশাক কোন কিছুই ক্ষতি হবে না, একটা বড় কাজ করা যায়, বড় একটা পাথর যদি মাথায় মারা যায়, ওই পাথর মাথায় পড়ে লোহা ভিতরে ঢুকে মারা যাবে, একটা কাজ করা যায়, এই পরিকল্পনা করে আল্লাহর দুশমন বড় একটা পাথর মাথায় ছুড়ে মারল, আল্লাহর নবী বসে পড়লেন, মাথায় লোহার টুপি ছিল, হেলমেট যেরকম দুই পাশে থাকে একটা ওরকম আনটা ঢুকে গিয়ে আল্লাহ নবীর গালের ভিতরে ঢুকে গেল, দাঁত পড়ে গেল, লোহাটা আল্লাহ নবীর গালের ভিতরে পড়ে গেল, যুদ্ধের ময়দান যুদ্ধ শেষ হয়ে গেল, একজন সাহাবী সেই লোহাটাকে বের করার জন্য দাঁত দিয়ে জোরে কামড় দিলেন, লোহাটা বের হয়ে আসলো, ওই সাহাবীর দুইটা দাঁত পড়ে গেল, ভাইরা আমার এবারে জিজ্ঞেস করতে চাই, আল্লাহর নবীকে যখন পাথর মারা হচ্ছিল আল্লাহ তাআলা দেখতে পাচ্ছিলেন কিনা, আল্লাহ ফিরাবার ক্ষমতা ছিল কিনা, ফিরান নাই কেন, আল্লাহর সঙ্গে কি নবীর সম্পর্ক নষ্ট হয়ে গেছে, তাও ভাই আল্লাহ তারা পরিষ্কার করে দিয়েছেন, হে নবী আপনাকে আপনার ছেড়েও দেন নাই, আপনার প্রতি অসন্তুষ্ট হন নাই, বলে তাহলে আমাকে এত মারলো তুমি কেন ফিরাও নাই, এই চেয়ারম্যানের সঙ্গে আমি এক জায়গায় যাচ্ছি, ওনার এলাকা দিয়ে যাচ্ছি, আমাকে ওনার সামনে মারলো, ওনার ফিরাবার ক্ষমতা ছিল ফিরায় নাই, এরপরে ওনার সঙ্গে আমার কোন সম্পর্ক থাকবে, বর্ণমিয়া বলো আপনি আমাকে এত মারলো, আপনার ফিরাবার ক্ষমতা ছিল আমি ফিরান নাই, আপনার সঙ্গে কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা, আমার ভাইয়েরা আল্লাহ তারা কেন ফিরে দেন না, নবীকে এত ভালোবাসেন, যেখানে ঠোঁট না রাখতে রাখে ওহী মুখস্থ করলে আল্লাহ নিষেধ করে দেন, আল্লাহ নবীর সামনে জোরে কথা বললে অভিনেতা হয়ে যায়, রাতে বেলা ইবাদত করলে আল্লাহ এত রাখবে না, এই নবীকে যখন পাথর মারা হল কেন ফিরাইলেন না, আল্লাহ তারা নিজে উত্তর দিয়েছেন, যাতে কোনো পীর দুর্গ আমার কোনো খানকাওয়ালা দারকাওয়ালা দুর্গাওয়ালা তাত্রিকওয়ালা এই রাজনীতি গণতন্ত্রীওয়ালা এই কথা বলতে না পারে যে আপনার দরকার নাই, সেই জন্য আল্লাহ নবীকে আল্লাহ তারা যাদের মাঝে নামিয়ে বাংলা শহীদ করেছে, দেখেরা পরিষ্কার বলেছেন, আমার হাতি তোমার জান্নাত ياتكم مثل الذين خلوا من قبلكم مسهم الباساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين امنوا معه متى نصر الله الا ان نصر الله قريب سوره البقره 214 নম্বর আয়াত আল্লাহ বলছেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ তোমরা কি মনে করেছো জান্নাতে আমি ঢুকে যাইবা পাতলা ফিনফিনে কাপড় আর খানকায় তোমার মাথা টিপে দর্জনে শরীর টিপে দর্জনে আর পিকনিক করবা দুপুরে খেয়ে ঘুম দিলা আসর নামাজের পরে একটু পায়চারি করতে বের হলো আর কি ফজিলা কয় যে এই যে পায়চারি করতে বের হইলাম লাগাবাতুল আরহাতুন জিহাদে হানিফ আল্লাহর নবী বলেছেন জিহাদের ময়দানে গিয়ে এক সকালে বিকাল যদি কোনো একটি কাটায় আল্লাহর নবী বলেছেন দুনিয়ার আর দুনিয়ার যা কিছু হতো তার চেয়ে উত্তম হবে সুবহানাল্লাহ এইটাকে নিয়ে গেল দুপুরে চায়ের মতো খাইয়া ঘুমাইয়া তারপর আসরের পরে পায়চারি করতে গেল সেইটার জন্য এই ফজিলত বয়ান করেছে কিনা আবার বয়ান করে কয় যে এই গাছতে বের হইয়া আসরের পরে গাছতে বের হইয়া কার দোকানের সামনে বাবারের সামনে একটু যে দাঁড়াইয়ে থাকে অপেক্ষা করে এইটা ফজিলত কি জানো সবে কদরে লাইলাতুল কদরে কারার সামনে দাঁড়িয়ে হাজরে আসরকে সামনে রেখে মাকাম ইব্রাহিমের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়লে যে ফজিলত তার চেয়ে বেশি জোরে বলে আলহামদুলিল্লাহ এই থেকে এই যে ফজিলত বয়ান করেছে এটা বয়ান করেছে আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে যেখানে যেই কোনো মুহূর্তে গুলি আসার ভয় আছে তরবারি আঘাত করার ভয় আছে জীবন যাওয়ার আশঙ্কা আছে সেই মুহূর্তে আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে সীমান্ত পাড়া দেওয়া মুসলিম সেনাদের ছাউনি পাড়া দেওয়া এই ফজিলত বয়ান করে দিতে কিনা ভাইরা আমার এজন্য আল্লাহ তারা বলেছেন ইন্নাল্লাহ তারা মিনাল মুমিনিন নিশ্চয় আল্লাহ রাব্বুল মুমিনদের থেকে তাদের জান এবং মাল ক্রয় করেছেন বেআনা রহম জান্না জান্নাতের বিনিময় ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ তারা আল্লাহর রাস্তায় কিতাল করে যুদ্ধ করে এখানে জিহাদ করে নাই জিহাদ করে নফসে জিহাদ কাবিল করবে এই জন্য আল্লাহ তারা কি পরিষ্কার বলেছেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ তারা আল্লাহর রাস্তায় কিতাল করে যুদ্ধ করে জিহাদ করে সুবহানাল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইয়ুক্তালুন তারা মারে এবং মরে কি করে মারে আর মরে ইয়াকতুলুনা ওয়া ইয়ুক্তালুন কাজী বোঝা গেল মারামারি করে আছে কিনা ওদের যুদ্ধ চলছে একজন যুবক এসে বলছে ইয়া রাসূলুল্লাহ এই আমার যৌবন এই আমার শক্তি এই আমার বাহু এই আমার সুন্দর চেহারা যদি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যায় তাহলে আমার জন্য কি পুরস্কার রয়েছে আল্লাহর নবী জান্নাত আল্লাহর নবীর সাহাবী বলো বাবা জান্নাত এত সোজা যাওয়া জান্নাত কেন বসে আছি ফলের ভিতর থেকে খেজুর বের করলো কয়েকটা খেজুর খেলো বাকিগুলোকে ছুঁড়ে মারলো আর বললো এতগুলো খেজুর খেতে হলে আমার জান্নাতে যেতে অনেক দেরি হয়ে যাবে বলে বলুন কি বিশ্বাস তারা একরামদের তাই বিশ্বাস করেছিল আল্লাহ তারা মুমিনদের জান্নাত ক্রয় করেছেন কিসের বিনিময়ে জান্নাতের বিনিময়ে এবার তরবারি নিয়ে যুদ্ধের মাঝে ঝাঁপিয়ে পড়লো যুদ্ধ করতে করতে দুশ্মনদের স্তূপ করে ফেললো যেদিকে যাচ্ছে না সেই স্তূপ করে ফেলছে একেবারে দুশ্মনদের ভিড়ের ভিতরে ঢুকে গেল যেরকম ভাবে পূর্ণিমার চাঁদ কালো মেঘের ভিতরে ঢুকে যায় এইরকম ভাবে কাফেরদের মধ্যে ঢুকিয়ে যুদ্ধ করতে লাগলো মুসলমান সৈনিকেরা বললো আমি এদিকে চলে আসো আমাদের কাতারে চলে আসো যুবক তাকালো ঠোঁটে মুস্কি হাসি চেহারায় রক্ত আর ওকে আমাকে বাধা দিল না আমি উনের পাহাড় দিতে আল্লাহ জান্নাতে সুগন্ধ লাগে বাচ্চি ধরে ও জমানে মে মুআজ্জাজ থে আমেরে কুরআন হো কর ও জমানে মে মুআজ্জাজ থে আমেরে কুরআন হো কর আর তুম জলিল ও খার হয়ে তারকে কুরআন হো কর মরতে মুমিন বাতিল সে হার গে খোম খা দেখতা নেই সর কাটা দেখতা হে লেকিন সর ঝুকা দেখতা নেই আমার ভাইরা আল্লাহর নবী নিজেও যুদ্ধ করলেন সাহাবায়ে কেরাম যুদ্ধ করলেন আল্লাহ নবী রক্ত দিলেন খালি আল্লাহ নবী সাহাবীরা না আমি যদি আজকে প্রমাণ করতে যাই আমি প্রমাণ করে দেখাবো আল্লাহ নিজেও যুদ্ধ করেন জনসাধারণ কোরআন যে থেকে বলবো কোরআন থেকে মুসলমান কোরআন পড়ো, আজকে তোমরা কোরআনকে ভুলে গেছ সেই জন্য তোমাদেরকে ধোকা দেওয়া সম্ভব হচ্ছে। কোরআন কাইমে সূরা আনফাল 17 নম্বরে আল্লাহ বলছেন ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহ কতালাহুম হত্যা করলেন। এটা আপনারা করেন নাই, আল্লাহ নিজে ওদেরকে কতল করেছেন। আল্লাহ কে কতল করেছেন? আল্লাহ নিজে বলেছেন কথা রাহুম, কে কথা বলেছেন? এবারে শুধু এ পর্যন্তই না, আল্লাহ তারা এরপরে বলেছেন তোমরা যদি যুদ্ধ না করো, কেতাল না করো, তোমার মুসলিম ভাইদের উদ্ধার করার জন্য, মারুনদেরকে রক্ষা করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের সূরা আহজাবের 25 নম্বর আয়াতে বলছেন ওয়াকাফাল্লাহুল মুমিনিনাল কিতাল, মুমিনদের জন্য কিতাল করতে গিয়ে আল্লাহ একাই যথেষ্ট। তোমরা যদি কেউ যুদ্ধ না করো, আল্লাহ তোমাদের দিয়ে ঠেকা নন। এবারে আমি বলবো ফেরেশতারা যুদ্ধ করেছে, কারা যুদ্ধ করেছে? আল্লাহ নিজে প্রশিক্ষণ দিয়েছেন, কমান্ডারের দায়িত্ব পালন হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বদরের যুদ্ধে ফেরেশতাদেরকে পাঠাইলেন, যাও তোমরা গিয়ে যুদ্ধ করো। ফেরেশতারা গেল, আল্লাহ কি হুকুম তুমি দিলা? আমরা তো জানি ওয়ালা হামুসাব্বিহু বিহামদিকা ওয়ানুকদ্দিসু লাক, আমরা তোমার তাসবিহ তাহরীর করতে জানি, আমরা যুদ্ধ করতে জানি না, মারামারি করতে জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলে ভাই শোনো, আমি তোমাদেরকে যুদ্ধের ট্রেনিং দিচ্ছি, প্রশিক্ষণ দিচ্ছি। কে দিচ্ছে? কে যুদ্ধের ট্রেনিং দিচ্ছে? কুরআন বলে তাও আমরা আন্দাজ কথা বলছি, শুনো ভালো করে। আল্লাহ বলছেন ইদ ইউহি রাব্বুকা ইলাল মালাঈকাতি, যখন আল্লাহ তাআলা ফেরেশতাদের প্রতি ওহী নাযিল করলেন আন্নি মাআকুম, ও ফেরেশতারা যাও তোমরা যুদ্ধ করতে যাও, আমি তোমাদের সঙ্গে আছি। ফাসাব্বিতুল্লাযীনা আমানু, মুমিনদেরকে তোমরা দৃঢ় পদে রাখো, সাহায্য দাও। সাউলকি ফি কুলুবিল্লাযীনা কাফারুর রুবা, আমি কাফেরদের মনের মধ্যে ভয় ঢুকিয়ে দিচ্ছি। এবার ফেরেশতারা বলল মারামারি কেমন করবো, আমরা তো কিচ্ছু বুঝি না। আল্লাহ বলছেন সাবরিবু ফাওকাল আনা অবলিবু মিনহুম কুল্লা বানান, যেমন সুবহানাল্লাহ আল্লাহ বললেন ও ফেরেশতা আমি শিখাই দিচ্ছি, ফাবরিবু ফাওকাল আনা, তোমরা কাফেরদের দরকার করে গিয়ে মারো, অবলিবু মিনহুম কুল্লা বানান, এবং ওদের প্রত্যেকটা আঙ্গুলের মাথায় মাথায় পিটিয়ে ওদের শক্তি দুর্বল করে দাও। কে বলছে? কোরআন বলে বাবা আমরা তারা কোরআনের এক প্রশ্ন নাকি না, তাবিজের বই পড়তেছি কৃষকদের তাবিজের বই। ভাইয়েরা আমার এবারে শোনো, খালি ফেরেশতারা যুদ্ধ করেছে তা না, ফেরেশতাদেরকে আল্লাহ তার তিনটা টাইটেল দিয়েছে। কয়টা? তোমার দেশে যেরকম ভাবে মুক্তিযোদ্ধাদের বীর বিক্রম বীর শ্রেষ্ঠ বীর উত্তম পদ দিয়েছ, আল্লাহ তারা কোরআনে এই ভাবে যুদ্ধের ফেরেশতাদেরকে টাইটেল দিয়েছেন। যেন বলো সুবহানাল্লাহ, কোরআন বলে নয় নম্বর আয়াতে আছে ইন তাসতাগীসুনা রাব্বাকুম ফাসতাজাবা লাকুম আন্নী মুমিত্তুকুম বিআলফিন মিনাল মালায়েকাতি মুরদ্দিন, আল্লাহ তাআলা বলছে তোমরা আল্লাহর কাছে সাহায্য চেয়েছো, আল্লাহ তাআলা তোমাদেরকে 1000 মুরদ্দিন ফেরেশতা দিয়ে সাহায্য করতে দেবেন। সুবহানাল্লাহ, এবার মুরদ্দিন পাওয়া গেল। এরপরে আল্লাহ তাআলা বলছেন বালা ইন তাসবিরু ইসতাবুরু লিল মুমিনিন, এরপর সূরা ইমরানে 124 নম্বর আয়াতে বলা হয়েছে ইসতাবুরু লিল মুমিনিনা আলাইয়াকুম আইয়ুম ইসতাকুম রাব্বুকুম বিসালাতি সাহায্য করবেন, মুসাফিমিন যা চিহ্নিত চিহ্ন লাগিয়ে দিবে। আমার ভাইয়েরা একদল হলো মুনজালিম, একদল মুদ্দেফিন, আর একদল কি? মুসাফিরিন। টাইটেল দিয়েছেন কে? বোঝা গেল আল্লাহ ফেরেস তাদেরকে প্রশিক্ষণ দিলেন, কেমন মারবে তা শিখাইলেন। এরপর বলছেন আজকে তোমাদের বুজুর্গদের মাপটা ঠিক আমাদের হুজুরে এত বড় বুজুর্গ একটা মুরগি জবাই করতে ভয় পায় ঠিক না। আল্লাহ বলেন আগের নবীরা যুদ্ধ করেছেন কোরআন কাইমে সূরা বাকারা 261 বলছে আফালা দাউদু জালুতা দাউদ জালুতকে কতল করেছে। এরপরে বলবেন আগের নবীর সাহাবীরা যুদ্ধ করেছেন কিনা কোরআন হচ্ছে সূরা আলে ইমরানের 146 নম্বর বলা হয়েছে ওয়া কাইম মিন নাবিন ফাতরামাহু রিবিয়ুন কাসীর আমাদের নবী যে নবীদের সঙ্গে কত আল্লাহওয়ালা সাহাবীরা ছিলেন যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করেছেন। এবারে আল্লাহ তার নবীকে বলছেন আমাদের নবীটিকে ডাইরেক্ট বলছেন হে নবী আপনি যুদ্ধ করুন ফাকাতিল ফি সাবিলিল্লাহ আপনি আল্লাহর রাস্তায় যুদ্ধ করুন কেউ যদি আপনার সঙ্গে না থাকে লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা আপনি নিজেই মোকাবেলা আপনার সঙ্গে কেউ না থাকলেও আপনি একাই যুদ্ধ চালিয়ে যাবেন ওয়া হারিদিল মুমিনিন আপনি মুমিনদেরকে উৎসাহিত করুন সূরা আন-নিসা এবার 84 নম্বর আয়াত। এরপর আল্লাহ তাআলা বলছেন সব নবীরা যুদ্ধ করেছেন আমার নবী যুদ্ধ করলেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহ আরামিনাল মুমিনিন আল্লাহ তাআলা মুমিনদের থেকে ওদের জান্নাত ক্রয় করেছেন কিসের বিনিময়ে বিআন্না লাহুম জান্নাত জান্নাতের বিনিময়ে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ তারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে কিসের বিনিময়ে তার রাস্তায় যুদ্ধ করে তারা মারে বা মরে ও আমার ভাইয়েরা আজকে যারা খানকা চালায় পীর সাহেবেরা যারা দেহাতকে তাবিল করেছে নফসের দেহাত দিয়ে ইংরেজদের পক্ষে দালাল করেছে এভাবে খ্রিস্টানদের দালাল কিনা এভাবে খ্রিস্টানরা দমন হচ্ছে আর ওই বোমার বিরুদ্ধে যখন যুবকরা যুদ্ধ করতে যাচ্ছে তখন তাদেরকে বলে না না নফসের দেহাত করো যা নফসের দেহাত ছিঁড়িয়ে আজকে মুসলিম উম্মাকে মুসলিম জাতিকে এহুদি খ্রিস্টানের বিরুদ্ধে যুদ্ধ করা কি বিরত রাখলো তা এহুদি খ্রিস্টানের দ্বারা কিনা ভাইরা এই পীর সাহেবদের সব যত তরিকা আছে না সব তরিকায় একজন পীরের নাম আসে নাম ফোজাইল ইবনে আইয়াদ কি নাম এই ফোজাইল ইবনে আইয়াদ মক্কা মদিনায় থাকতেন আর ওই সময় কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ হচ্ছিল তৎকালীন সময়ের সবচেয়ে বড় আলেম ফকিহ মুহাদ্দিস আব্দুল্লাহ মুবারক রহমাতুল্লাহ যুদ্ধের ময়দানে আছেন ওনাকে ওনার ছাত্রা বলল যে শায়েখ আপনিও তো পারতেন মক্কা মদিনায় গিয়ে থাকতে যেমন ফোজাইল ইবনে আইয়াদ তিরিশা এক রাকাতে অক্ষরা করে সব জমজমে পানি খেতে পারতেন বাইতুল্লাহ তওয়াফ করতে পারতেন কত বড় বুজুর্গ হতে পারতেন নাম করা বুজুর্গ হইতে আপনাকে তো কেউ চেনে না আপনি যুদ্ধ করছেন কত কষ্ট করছেন আমার ভাইরা আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহ আলাইহি ওই যুদ্ধের ময়দান থেকে ফোজাইল ইবনে আইয়াদ 24 করে একটা চিঠি লিখেছিলেন ইতিহাসের কিতাবগুলোতে পাবেন কিতাবুল জিহাদ আব্দুল্লাহ বিন মুবারক কিতাবে আছে তিনি লেখেন ইয়া আবেদাল আরামাইন লাও আরসালতানা লালিম তান্নাকা বিল ইবাদাতি তালাবু ও মক্কা মদিনার আবেদ মক্কা মদিনায় বসে ইবাদত করছো জমজমের পানি দান করছো বাইতুল্লাহ তওয়াফ করছো এক রাকাতে লক্ষ রাকাতে সওয়াব পাচ্ছো হাজিরা পাচ্ছো মদিচ্ছো মুসলমানে বুক লাগাচ্ছ সব কষ্ট ঠিকই কিন্তু জেনে রাখো তুমি যত ইবাদত করো না কেন আমাদের ইবাদত দেখলে তুমি মনে করতা তোমার ইবাদত গুলো আমার ইবাদতের তুলনায় খেলনা কলাতলা কিছুই না কারণ আল্লাহর নবী যেই দিনের জন্য যুদ্ধ করেছেন দাঙ্গা শহীদ করেছেন যেই কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ রক্ত দিয়েছেন আজকে সেই কোরআনকে জাস্তি দেওয়া হয়েছে কোরআনে গায়ে কুল শিখে দেওয়া হয়েছে আব্দুল মক্কায় বসে খানকায় বসে ফিনফিনে পাতলা জামা গায়ে দিয়ে দরবারে বসে ইবাদত করছো কিনা এবার আরো সামনে চলো কি লেখেন শুনো মান কানা ইয়াযিবু খাতাহু বিজুমুহি ফানকুরুনা বিদমাইনা তাতাহাদাবু তুমি যখন ইবাদত করতে বসো ইবাদত করতে যখন আসে তুমি তখন তোমার চোখের পানি দিয়ে তোমার অশ্রু দিয়ে গেরিবা ভিজিয়ে ফেলো। আর জেনে রাখো, তোমার চোখের পানি দিয়ে তোমার গেরিবা ভিজে, আর আমাদের যখন যুদ্ধের ময়দানে যজ্ঞ আসে, যুদ্ধ করতে করতে আমাদের মাথা ভেঙে যায়, আমাদের দাঁত ভেঙে যায়, আমাদের গাল ভেঙে যায়, আমাদের শরীরে তাজা রক্ত দিয়ে আমাদের গেরিবা ভিজে যায়। তুমি যখন এবাদত করতে বসো, আমার একটা বই আছে কিতাবুল হজ, এই কিতাবুল হজ আমি সব বই তুলে নিচ্ছি, তারপর থাকলে আর না থাকলে ঢাকা এখানে আনলে বিক্রি করার জন্য আমার একটা গুরুত্বপূর্ণ কিতাব আছে, কিতাবুল আকায়েদ, কিতাবুল তাওহীদ, কিতাবুল ঈমান, কিতাবুল হজ, কিতাবুল যাকাত, প্রত্যেকটা মূল্যবান কিতাব। কিতাবুল হজের মধ্যে আমি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকের ব্যাখ্যাতে গিয়ে প্রায় 100 পৃষ্ঠা লিখেছি আকীদা বয়ান। 100 পৃষ্ঠা লাব্বাইক বলে কি লাব্বাইক বলছো, লাব্বাইকের লা শরীকের আকীদা হচ্ছে। এজন্য মানুষ যখন হজ করতে যায় লাব্বাইক বলে আল্লাহ আমি হাজির, আল্লাহ তো হাজিরা শুনব না, আগে পরিচয় দেয় তার মনের মধ্যে কোনো বিশ্বাস আছে কিনা, কোনো খাদা আছে কিনা, কাদা আছে কিনা, লেখা আছে কিনা, তখন লোকটা নানা লাব্বাইকের লা শরীকের আকীদা লাব্বাইক, কোন শরিক নাই, কোন খাদা নাই, কোন গাদা নাই, কোন পীর নাই, সব উৎখাত করে বাংলাদেশের এলাকা দেখে এসেছি, এখন আমি একা এসেছি, তখন আলাদা রাব্বাই চলো শুনে চলো ঠিক কিনা। এগুলো লেখা আছে আমার কিতাবের হজের মধ্যে। ভাইরা আমার, নামাজ পড়তে গেলে একই অবস্থা, নামাজ দাঁড়িয়ে বান্দা বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহর ভালো কথা, আরো কো আর রহমান আলামিন বলে তো কিচ্ছু শুনবো না, আগে পরিচয় দে তোর সঙ্গে আমার সম্পর্ক কি, তোর মনের মধ্যে কোনো খাদা বলা কিনা, তুই কার বললাম তাই। এবারে আল্লাহ বলছে ইয়াকা নাউযু, আমি কেবলমাত্র তোমার গুনাহ করব না। এই পরিচয় না দিলে চলবে? সুরা ফাতিহা তো পড়ো মুসলমান, কি বলো তা চিন্তা করো। একটা বড় নেতা আসলে মানপত্র দেয় না, মানপত্রে কয়টা অংশ থাকে? তিনটা, তিনটা কয়টা? প্রথম অংশে ওই যে মেহমান তার প্রশংসা থাকে, আপনি সদরঘাটের কানান মোস্তানের জামান, আপনি বলবুল মিয়া, এই প্রশংসা থাকে কিনা? এরপরে দুই নম্বর অংশে দেখে আমরা আপনাকে ভোট দিয়েছি, আমাদের মাটি আপনার ঘাটি বলে কিনা? মানে সম্পর্ক বয়ান করে তোমার সঙ্গে আমার সম্পর্ক কাটি, তুমি কার গোলাম? আমাদের দেশে না আমাদের গোলাম মুক্তভাবে কিনা, মুক্তভাবে দিতে গেলাম আপনার গোলাম তোমাকে তীরে মগা মগা পীর বলে, যে তুমি রঙিন জান আমার তাকে মদ দিয়ে রঙিন করো, তাহলে তাই মানো কে তালিক বে খবর না বো জেরা হো রসনে মঞ্জিলহা। ফার্সি বই মসনবী শরীফ কি বলে রাখে? এই দেশে বড় বড় বক্তা আছে, একটা বক্তার নাম বলে দেই, নুরুল ইসলাম অলি বলি সিলেটের আছেন একজন, এই বক্তা ভৈরবে আসরের পরে যে বয়ান করলো আমার ছাত্র মুফতি ইমরান, ওর বাড়ির পাশে বিশাল সম্মেলন করেছে আমার বিরুদ্ধে। আমি বলেছি বান্দা আল্লাহর সঙ্গে মিশে যেতে পারে না, যারা এই বিশ্বাস করে বান্দা আল্লাহ বলিয়া আল্লাহর সঙ্গে মিশে যায় তারা পরিষ্কার মুসলে, তারা মুসলে, এদের কোনো সন্দেহ নাই, এদের পিছনে নামাজ করা যাবে না, এদের বেয়েতে বিয়ে করা যাবে না, এদেরকে মুসলিমদের কবরস্থানে দাফন করা যাবে না। এই এই অলিপুরি আমার বিরুদ্ধে বয়ান করতে গিয়ে দলিল পেশ করেছে মস্তবী শরীফে আছে। আমি ওইখানে আবার প্রমাণ করেছি, আমি বলেছিলাম ওই মিয়া মস্তবী শরীফ হাদিসে বই, মস্তবী একটা কবিতা বই, কিসের বই? কবিতা বই, ফার্সি কবিতা বই, এই রুমির লেখা একটা মস্তবী কবিতা বইটাকে এই লোকগুলো আমার পরোহিত আল্লাহ কোরআন রাসূলের হাদিসের চেয়ে বেশি গুরুত্ব দিয়েছে ঠিক না? এই শব্দের যত দলিল সবগুলো ওই মসনবী রুমির থেকে এসেছে। ভাইরা আমার, আমি পরিষ্কার হতে চাই, এই জন্যই ফজাইল ইবনে আইয়াদ রাহমাতুল্লাহ আলাইকে চিঠি লিখলেন আব্দুল্লাহ ইবনে উমর রাহমাতুল্লাহ আলাই। কি সুন্দর চিঠি রয়েছে, আরো শোনো, মান কানা ইয়াকযিবু খাদহু বিদময়ি রিহুল আবির লাকুম ওয়া নাহনু আবিরুনা রাজসানা বিকি হুল গবাল আতিয়াবু। তুমি যখন ইবাদত করতে বসো আতর গোলাপ লাগিয়ে সাদা পিনপিনে জামা পরে, তারপরে তুমি ইবাদত করতে বসো, ভালো কথা, আতর আমার নবী পছন্দ করেছেন, কিন্তু জেনে রাখো আমাদের আতরগুলো কি, শুনে রাখো, রাজসানা আমাদের ধুলাবার হচ্ছে আমাদের আতর গোলাপ। জয় বল সুবহান আল্লাহ। তোমার আতর, তোমার আতর আর গোলাপের যদিও কোন জান্নাতে গ্যারান্টি নাই, কিন্তু আমাদের নবী আমাদের জানিয়ে দিয়েছেন যুদ্ধের ময়দানের তুলাবালু আর জান্নাতের আগুনের ধোঁয়া কোন মুমিনের নাকে একাত্র হবে না। বলে বলো সুবহান আল্লাহ। এখন আসলে পরে আমি তোমার কাছে পাঠিয়ে দেবো যুদ্ধ করার জন্য। আবু কুদামা, শাইখ আবু কুদামা এই মহিলার অবস্থা দেখে থেমে গেলেন, একদিন অবস্থান করলেন তার ছেলে আসুক, কিন্তু আসলো না। এরপরে তিনি যুদ্ধের জন্য রওনা হয়ে চলে গেলেন, কয়েক মন্দির পার হয়ে চলে গেছেন, এর মধ্যে দেখেন দূরের থেকে ঘোড়া কাপড়িয়ে একটা নওজওয়ান 14 বছরের কিশোর বালক এই যুদ্ধের ময়দানের দিকে এগিয়ে আসছে। আবু কুদামা বুঝতে পারলেন এটা অন্য আর কেউ না, ওই মহিলা ছেলে ছাড়া আর কেউ না। এবারে ওই ছেলে শাইখ আবু কুদামার কাছে গিয়ে একটা চিঠি হস্তান্তর করলো, এটা ওই মহিলার চিঠি, আমি সেই মহিলা বলছি, আমার এই ছেলেকে তোমার কাছে পাঠিয়ে দিলাম, আমার ছেলে ঘোড়া চালাতে পারে, উট চালাতে পারে, যুদ্ধের কৌশল তার জানা আছে, হাফেজে কোরআন, তাহাজ্জুদে ইবাদত করে, আমার ছেলেটাকে বুদ্ধের বানাইবা না, কাপুরুষ বানাইবা না, আমার ছেলেকে যুদ্ধের ময়দান নিয়ে যুদ্ধ করতে করতে যেন শহীদ হয় সেই সবক দিয়ে দিবা। যুবক গিয়ে তার ও আবু কুদামার কাছে চিঠি হস্তান্তর করে বললো, আমি ওই মহিলার ছেলে, আমাকে আমার আম্মি যা পাঠিয়েছে। শাইখ আবু কুদামা বললেন, ও ছেলে তোমার তো এখন যুদ্ধের বয়স হয়, এত ফেরত যাও, পড়াশোনা করো। যুবক বলছে যে না, আমাকে আমার মা বিদায় দিয়ে পাঠিয়েছে, আমি যদি ফিরে যাই আমার মা অসন্তুষ্ট হলেন, আমি কেন আমাকে ফেরত দিলেন না, আমার বাপ শহীদ হয়েছে, আমার ভাইগুলো শহীদ হয়েছে, আমার চাচারা শহীদ হয়েছে, আমাকে আপনি মাহরুম করবেন না, বঞ্চিত করবেন না, আমাকে আমার বাবা, আমার ভাই, আমার চাচাদের সঙ্গে জান্নাতে গিয়ে মিলিত হওয়ার প্রচেষ্টা চোখের পানি ছেড়ে দিয়ে শাইখ আবু কুদামা নিজের সঙ্গে নিয়ে গেলেন। রাতের বেলায় সব ঘুমাচ্ছে, শাইখ আবু কুদামা ঘুরে ঘুরে দেখছে শরীরের অবস্থা কি, দেখে ওই ছেলে ঘুমান্ত অবস্থায় ঠোঁটে হাসি হাবে হাসছে, ঘুমের থেকে জাগিয়ে বলে হাসছো কেন? এবার ছেলে বলছে, শাইখ আবু কুদামা আমি ঘুমাচ্ছিলাম, স্বপ্নে দেখি সুন্দর একটা বালাখানা, এর মধ্যে সামনে আমাকে দেখে অনেকগুলো সুন্দর মেয়েরা এগিয়ে আসলো, আমি একটা মেয়েকে হাত বাড়ান ধরার জন্য, মেয়েরা বলল তারা হুলা করো না, তাদের আজ্জাল তারা হুলা করো না, তোমার জন্য যে হুল রয়েছে সে তো প্রাসাদের ভিতরে। আমি ভিতরে চললাম, দেখি এক সুন্দরী মেয়ে চারের সৌন্দর্যকে হার মানাতে পারে, তার খাদেন খোদ্দাম রয়েছে, আমায় তাকে ধরার জন্য হাত বাড়লাম, সে বলল না তুমি এই মুহূর্তে আমাকে স্পর্শ করতে পারবে না, তোমার এবং আমার মিলনের সময় হচ্ছে আগামী দিনিত হলের প্রয়োজনে। বলুন সুবহান আল্লাহ। আমার ভাইরা শাইখ আবু কুদামা রাহমাতুল্লাহ যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেলেন, ঠিকই পরের দিন যুদ্ধ চলল, মুসলিমদের যুদ্ধে বিজয় হল। এবারে তিনি তালাশ করতে লাগলেন কার কি অবস্থা, দেখে ওই যুবক যুদ্ধের ময়দানে আহত হয়ে পড়ে আছে, কাতরাচ্ছে। শাইখ আবু কুদামাকে দেখে আমার কাছে আসলো, আমার এই জামা কাপড় কিছু নিয়ে যাও মায়ের কাছে, মাকে গিয়ে বলল আল্লাহ তাআলা আমাকে শহীদ হওয়ার জন্য কবুল করেছেন। যে আমার ভাইয়েরা শাইখ আবু কুদামা শুনে রেখো, আমি যে স্বপ্ন দেখেছিলাম আমার সেই হুর আমার মাথার কাছে দাঁড়িয়ে অপেক্ষা করছে, আমার রুটা বের হয়ে আমাকে স্বাগত জানিয়ে আল্লাহর দরবারে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য সুবহানাল্লাহ। শায়খ আবু কুদামা এই জামাগুলো নিয়ে যখন আমার মক্কা শহরে গেলেন, তার বোন ওই ছেলের বোন মুজাহিদদেরকে জিজ্ঞেস করছে, আমার ভাইয়ের অবস্থা কি? বলো না আবু কুদামা, আমি তোমার মায়ের সঙ্গে কথা বলতে চাই। মা বের হয়ে চলে আসলেন, বলল আবু কুদামা তুমি কি সান্ত্বনা দেওয়ার জন্য এসেছ না সুসংবাদ দেওয়ার জন্য এসেছ? আবু কুদামা বলে, আমি তো বুঝতে পারছি না সান্ত্বনা কি জিনিস আর সুসংবাদ কি জিনিস। বলল জীবিত হয়ে সান্ত্বনা, আর তুমি আমার বাচ্চায় শহীদ হয়ে যায় আমি তাহলে মনে করবো সুসংবাদ। আমার বোন তোমার ছেলেকে আল্লাহ তারা শহীদ হিসাবে কবুল করেছেন, আমার মায়েরা বোনেরা সন্তান যারা জন্ম দিচ্ছ লালন পালন করছো আল্লাহর হুকুম পালন করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েম করার জন্য, মুজাহিদ হওয়ার জন্য, জিহাদ করার জন্য, রক্ত দেওয়ার জন্য তৈরি করো। জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী তবুকের যুদ্ধের জন্য নাম নিচ্ছিলেন, এই সময় দলে দলে সাহাবায়েকরাম নাম লেখাচ্ছেন, একজন মহিলা নিজের দুধের শিশুকে পেশ করেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি যুদ্ধের জন্য নাম চেয়েছেন, আমার পরিবারে যুদ্ধ করার মতো যুবক সন্তানরা নাই, সবাই শহীদ হয়ে গেছে, আমার দুধের সন্তানটাকে কবুল করুন। আল্লাহর নবী মহিলা সাহাবী, আমি তো যুদ্ধের জন্য নাম নিচ্ছি, আমি তো বাচ্চাদের খেলার জন্য নাম নিচ্ছি না, আমার এমন যুবকের প্রয়োজন যে তীর চালাতে পারবে, তরবারি চালাতে পারবে, ঘোড়ায় বসতে পারবে, যে বসতে পারবে, তোমার এই শিশু কোনটাই করতে পারবে না। আল্লাহ নবী মহিলা সাহাবী দু চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি জানি আমার এই শিশু তীর চালাতে পারবে না, তরবারি চালাতে পারবে না, ঘোড়ায় উঠতে পারে না, উঠে উঠতে পারে না, ঘর ঘোরাতে পারে না, কিন্তু আমি জানি আমার শিশু তীর চালাতে না পারলেও তীর খেতেও তো পারবে, ঘর ঘোরাতে না পারলে ঘর খেতেও পারবে। আপনাকে লক্ষ্য করে যখন দুশ্মনরা তীর ছুঁড়ে মারবে, আপনাকে লক্ষ্য করে যখন তাহলে আঘাত করবে, সেই মুহূর্তে আপনার সামনে আমার সন্তানকে ঘর ছড়তে ধরে আমার সন্তান টুকরো টুকরো হয়ে আপনার দেহ রক্ষা হবে, আমি সেজন্য দান করেছি। ভাইরা আমার, এই মসজিদে রোমের গোয়েন্দারাও ছিল, তারা গিয়ে রোম সম্রাটকে বলল যে খবরদার মুসলিম সৈনিকদের সঙ্গে যুদ্ধ করে বিজয় লাভ করার স্বপ্ন দেখো না। রোমের সম্রাট জিজ্ঞেস করলো ব্যাপার কি, মুসলমানদের সৈন্য সংখ্যা আমাদের চেয়ে বেশি? না সৈন্য তো অনেক, কেউ তোমার 3,30,000। তাহলে কোথায় অস্ত্র বেশি? বলে না অস্ত্র ওদের কম। বলে তাহলে কি ওদের গায়ে শক্তি বেশি? বলে না শক্তি ওদের গায়ে কম, ওরা শুকনো রুটি খায়, খেজুর খায়, ওরা তো একেবারে জীর্ণ শীর্ণ, 6 ফুট লম্বা, ঠিক কিনা? আমার ভাইয়েরা শেখ সালামিল্লাহ বিন একজন মুমিন ছিলেন, সারা দুনিয়ার কাফেররা তার ভয়ে ছটফট করে কাঁপত, ঠিক কিনা? এমনকি মৃত্যুর পরেও যাতে করে মুসলিমরা তার কবর থেকে উজ্জীবিত না হয় সেজন্য তার কবর পর্যন্ত ভয় পেয়ে তার মধ্যে ভাইয়ের ভেরিকেরা বোঝা গেল মুসলিমদেরকে এখনো কাফেররা ভয় পায়, ঠিক না? ওরা লজ্জায় এক একজন পত্রিকায় বলেছে এতদিন পর্যন্ত ঘুমাইতে পারে না, আজকে থেকে ঘুমাইতে পারো, ঠিক না? আমার ভাইয়েরা মুসলমানদের এখনো মূল্য আছে কিনা? এখনো মূল্য আছে। ওই রোমের সম্রাট জিজ্ঞেস করলো, রোমের সম্রাট জিজ্ঞেস করলো, তুমি কিসের ভয় দেখাচ্ছ আমাকে? অস্ত্র আমার বেশি, সৈনিক আমার বেশি, আর শক্তি আমার সৈনিকদের গায়ে বেশি, কেন ভয় দেখাচ্ছ? তখন গোয়েন্দারা রোমের সম্রাট জেনে রাখো, অস্ত্র তোমার বেশি, সৈন্য তোমার বেশি, শক্তি তোমার সৈনিকদের গায়ে বেশি, তবে জেনে রাখো মোহাম্মদের কাছে এমন একদল সৈন্য আছে, মুজাহিদ আছে, তোমার সৈনিকদের কাছে সুন্দরী যুবতী নারী আর মদের পেয়ালা যত বেশি প্রিয়, আল্লাহর নবী মোহাম্মদের সৈনিকদের কাছে আল্লাহর রাস্তার জীবন দেওয়া তার চেয়ে অনেক বেশি প্রিয়। করে বলুন কেন প্রিয়? ইন্নাল্লাহ তাআলা মিনাল মুমিনিন, নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদের নিজের থেকে তাদের জান এবং মাল ক্রয় করেছেন। আমতাহুম আমওয়ালাহুম বিআন্নালাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে, ফায়াকুলুনা ওয়া ইউকতালুন, তারা মরে আর মরে। এবারে চিন্তা করে অনেক যুবকরা ঠকলাম কিনা, দলিল দেখে জমি কিনতে গেলে কয়টা দলিল দেখে জানেন? তিনটা, ব্রিটিশ আমলের দলিল, পাকিস্তান আমলের, বাংলাদেশ আমলের, ঠিক কিনা? সিএসআরটি, এই তিনটা দলিল দেখে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে তিনটা দলিল পেশ করেছেন, ওয়াদা আলাইহি হাক্কান ফিত তাওরাত ওয়াল ইনজিল ওয়াল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মুমিনদের জান এবং মালকে ক্রয় করেছি জান্নাতের বিনিময়ে, এই ওয়াদা রয়েছে আল্লাহর তাওরাতে, ব্রিটিশ আমল কোরআন তাওরাতে ওয়াদা রয়েছে, মুসা নবীর কিতাব ওয়াল ইনজিল পাকিস্তান আমল, আমাদের নবীর আগে কিতাব ইনজিল ওয়াল কোরআন বাংলাদেশ আমল কোরআনেও আছে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন, ওয়ামান আওফা বিআহদিহি মিনাল্লাহ, আল্লাহর চেয়ে আর বেশি ওয়াদা পূরণকারী কে আছো? এবারে চিন্তা করে ঠকলাম কিনা, গ্রামের কৃষক তরি তরকারি বাজারে যাচ্ছে, বাজারের মুখে একদল ফরিয়া সব কিনে রেখে দিয়েছে, এখন বেজার টাকা নিয়ে বাজারে যাচ্ছে, ধরে ঠকলাম কিনা, ঠকলাম কিনা, ঠকলাম কিনা? ঠিক তেমনি ভাবে আজকে চিন্তা করছো যুবকেরা, ঠকলাম কিনা? আল্লাহ বলছে না না ঠক নাই, ফাত্তাবশিরু বিবাইয়াতুল্লাযী বায়াতুম বিহ, তোমরা আল্লাহর সঙ্গে যে বায়াত করেছ এই বায়াতে তোমরা ঠক নাই, ব্যথা কিনা করেছো তার কাছে আনন্দিত হও, ফাত্তাবশিরু তোমরা আনন্দিত হও, বিবাইয়াতুল্লাযী বায়াতুম বিহ ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম, এটাই হচ্ছে বড় সফলতা, মহান সফলতা। এবারে আল্লাহ তাআলা বলছেন, দুনিয়াতে মাল কিনতে গেলে কি আমরা পচা মাল কিনলে ভালো লাগেনি? মালের কোয়ালিটি লাগবে কিনা? এই জন্য পরের আয়াতে সূরা তওবার 112 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মালের কোয়ালিটি বয়ান করেছেন, অবানাসকে নয়টা কোয়ালিটি বয়ান করেছেন, আর তার সির করতে যাবো না, তার নয়টা কোয়ালিটি নয় দিন লাগবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমিও পচা মাল কিনি না, যেই মালের মধ্যে শিরিক আছে, বেদাত আছে, পীরের মুরিদ আছে, পীরের সবক আদায় করে, রসুলের তরিকা যথেষ্ট না, রসুল ওদিফা মানে না। আল্লাহর নবী বললেন, নামাজের পরে, নামাজের পরে সালাম ফিরাবার পরে একবার বলো আল্লাহু আকবার, তিনবার বলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, একবার পড়ো আল্লাহুম্মা আনতাস সালাম আমিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালিল ইকরাম। আল্লাহর নবী বললেন, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, শেষে লা ইলাহা ইল্লাল্লাহ, এরকম পড়ো, সূরা নাস পড়ো, ফালাক পড়ো, আয়াতুল কুরসি বলো, এগুলো নবীর দেওয়া উযীফা, এইগুলোকে বাতিল করে একটা তৈরি করেছে দুই হাতের মোনাজাত করা অমুসলমান জাতি। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ নবী বলেছেন, তাহরিমু হাত তাকবীরু ওয়া তাহলিলু হাত তাকবীরু, তাকবীর তাহরিম দিয়ে নামাজ শুরু হবে, সালাম দিয়ে নামাজ শেষ হয়ে যাবে, এরপরে আর কোন সম্মিলিত মোনাজাত নাই, এখন মক্কায় নাই, মদিনায় নাই, আল্লাহ নবী করেন নাই, সাহাবা কেরাম করেন নাই, বাংলাদেশে পাকিস্তানে ইন্ডিয়াতে একদল বেয়াদি আল্লাহ নবীর দেওয়া নামাজের পরে তাসবিহাতকে তুলে দিয়ে তার জায়গায় দুই হাত তুলে সম্মিলিত মোনাজাতে বেলা চালু করে দিয়েছিলাম। অনেকে বলে, আমার ভাইরা বলে, অনেকে বলে যে বাপ দাদা যুক্তি করেছি, আমরা হ্যাঁ বাপ দাদা যুক্তি তুমি করেছো, তোমার দেশে করছে, আর মক্কা মদিনা বাপ দাদা যুক্তি করে না, তোমার বাপ দাদা চাষ করে মিলল হরে কৃষ্ণ হরে রাম, আর মক্কা মদিনায় যারা করে না তাদের বাপ দাদা আছে আবু বকর ওসমান সিদ্দিকরা। ভাইরা এই জন্য আল্লাহ তারা শক্ত দিয়েছেন, আর তাইবুন আল আবিদুন আল হামিদুন আল সাইহুন আর রাকিউন আল সাবিদুন আল আমিরুন বিল মারুফ ওয়াল নাহুন আনিল মুনকার ওয়াল আবিদুন লিহুদুদিল্লাহ। কয়টা হইছে? নয়টা কোয়ালিটি। কয়টা কোয়ালিটি? এই নয়টা কোয়ালিটি অর্জন করতে হবে যুবক ভাইয়েরা। আজকে তোমাদেরকে চতুর্দিক থেকে আহ্বান জানাচ্ছে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আমার তুমরা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ও যুবকেরা তোমাদের কি হয়েছে তোমরা আল্লাহর রাস্তায় কাজ করছো না, যুদ্ধ করছো না, আল মুস্তাদাফিনা, অথচ আফগানিস্তান থেকে কাশ্মীর থেকে ফিলিস্তিন থেকে চতুর্দিক থেকে আল্লাহ তাআলা বলছে আল মুস্তাদাফিনা মিনার রিজাল, অসহায় পুরুষেরা অন্য মেয়ে লোকেরা অন্যান অসহায় শিশুরা ফরিয়াদ করে বলছে আল্লাযীনা ইয়াকুলুনা, যারা আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলছে রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা, ও আমাদের রব আমাদেরকে জালিম অধ্যুষিত জনপদ থেকে রক্ষা করো, জালিমদের হাত থেকে বাঁচাও, ও জালিমরা মিন লাদুনকা ওয়ালিয়া, আমাদেরকে রক্ষা করার জন্য তোমার পক্ষ থেকে ওলি পাঠাও নেতা পাঠাও, ও জালিমরা মিন লাদুনকা নাসীরা, আমাদেরকে সাহায্য করার জন্য তোমার পক্ষ থেকে নাসির পাঠাও সাহায্যকারী পাঠাও। ও আমার যুগ ভাইয়েরা আল্লাহ তোমাকে আহ্বান করেছেন আমার সারা জন্য কে কে তৈরি আল্লাহ চতুর্দিক থেকে আহ্বান আসছে তোমাদেরকে। আল্লাহ তাআলা আহ্বান জানিয়ে দিলেন আমারাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হলো তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করছো না। আল্লাহ তাআলা বিভিন্ন নবীদের কাহিনী করে বয়ান করেছেন, আপনারা জানেন আজকে বলা হচ্ছে আল্লাহর নবী নাকি মূর্তির জন্য মসজিদ খালি করে দিয়েছিলেন। ইব্রাহিমের ইতিহাস পড়ো, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভেঙেছেন, আমাদের নবীও মূর্তি ভেঙেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন তার জাতি মূর্তি তৈরি করে ধরে রেখেছে, রাস্তায় মূর্তি, রাস্তার ঘরে ঘরে মূর্তি, ইউনিভার্সিটির সামনে মূর্তি, ভাঙা শুরু করলেন, প্রথমে রাজকীয় মূর্তি দিয়ে ভাঙা শুরু করলেন, মূর্তিখানায় গেলেন কোরআনে আয়াত পরিষ্কার আছে, গিয়ে দেখলেন কি দামি দামি খাবার মূর্তির সামনে, দামি দামি শাড়ি পরা, অলঙ্কার আছে গলায়, দাড়ি আছে, বিশাল বিশাল বাহাদুর, কারো দশ হাত, কারো হাতির তলোয়ার আছে না। এবারে আলাইহিস সালাম গিয়ে রাজকীয় মূর্তিখানায় ঢুকলেন, বললেন মা আলা তাকুলুন, খাও না কে খা খা খা, আলা তাকুলুন কোন আয়াত, খা, এবারে খায় না। এবার বলল মা আলা কুমলা কানতে কোন ব্যাপার, কি কথা কও না কা কথা কও, ফারাগা আলাইহি বারদান বিলিয়ামিন, এবারে ডান হাতে ধরে থাপ্পড় মারলো দরবান বিলিয়ামিন, বোঝা গেল থাপ্পড় মারা লাগবে কিনা। পরিষ্কার বলেছে ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির গায়ে থাপ্পড় মেরেছেন, আজকে যারা মূর্তি তৈরি করে তাদের গায়ে থাপ্পড় মারা যাবে ইনশাআল্লাহ। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম ব্যথা পাইলেন, মূর্তিকে থাপ্পড় মারলে মূর্তি ব্যথা পায় নাকি ব্যথা পায়, ব্যথা পাইলে উঠছে না ধরো করে, এবারে শুরু করলো পিজা, কারো মাথায় কারো কানে কারো দাঁতে সব মৃত্যুর ভাগ। এরপরে মূর্তি বড়টার গলায় পুরা লটকে তিনি সরে পড়লেন, লোকেরা মূর্তি পূজা দেওয়ার জন্য আবার আসলো, মূর্তিখানায় গিয়ে দেখে সর্বনাশ হয়ে গেছে, কারো দাঁত নাই, কারো হাত নাই, কারো পা নাই, কারো মাথা নাই, ভেঙে চুরে চুরমার হয়ে উপুর হয়ে বসে আছে, সব চলে গেল মূর্তি পূজকদের বিজাদের কাছে, নমরুদের কাছে। নমরুদ দৌড়াইয়া চলে আসলো, তার ছেলে দেখে দীর্ঘক্ষণ পর্যন্ত চিন্তা করতে লাগলো, মুখে কোনো কথা নাই। দীর্ঘক্ষণ পরে সর্বপ্রথম যে প্রশ্ন তার মুখে তা হচ্ছে হারমিন ফাতানি ইয়াজকুরু আলিহাতানা। এলাকায় কোন যুবক আছে যে এই যুবক আমাদের মূর্তিগুলো ভালো ভালো চোখে দেখার সমালোচনা করে? যুবক আছে কি? কেন যুবকের প্রশ্ন আসলো? যুবকেরা খুব ভারতের চিন্তা করো। আমি দেখতে পাচ্ছি আমার সামনে বেশিরভাগ যুবক, এটা একটা সুলক্ষণ, যখন কোন জাতির যুবক যারা যায় তাও হুজেতে করা ফিরে আসে, ওই জাতিকে দুনিয়া কোন শক্তি প্রাহত করতে পারে না। নমরুদের গোষ্ঠী ঠিকই বুঝেছে, তার শ্রেণাকে নমরুদ কেন যুবকের প্রশ্ন করল? নমরুদ বুঝতে পেরেছিল কোন ঝড় তুফান হল না, কোন ভূমিকম্প হল না, কোন যুদ্ধ মারামারি হল না, কে এই মূর্তিগুলো ভাঙল? এটা মূর্তি ভাঙা পর্যন্ত সমাপ্ত নয়, বরং এই মূর্তির সমাজকে ভেঙে দিয়ে তাওহীদের সমাজকে করার জন্য, এই বাতিল সমাজকে তাওহীদের সমাজকে ভেঙে দিয়ে তাওহীদের সমাজ করার জন্য সুদূর প্রসারী এক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আর এইরকম পরিকল্পনা কোন বুড়া মানুষের মাথায় ঢোকে না, ঢোকে তো একমাত্র যুবকের মাথায় ঢোকে, দেখি না। এই জন্য প্রশ্ন করেছে কোন যুবক আছে কি? এবারে সবাই বলো হা হা, সবাই চিনে সামে না পাতাই আমি তুলহুম ইব্রাহিম। কোরআন কারিম বলছে সবাই বললো সামে না, আমরা সবাই চিনি। ও যুবকেরা তোমরাও যে তাওহীদের দাওয়াত দাও, তোমাদেরকেও সবাই চিনবে। এইটা কি যেন কেউ কাউকে মানে না, মূর্তি মানে না, ভোট মানে না, জোট মানে না, কিচ্ছু মানে না, কি এটা? তোমার পরিচয় জানার জন্য তারা করবে। আমি যখন তাওহীদের কথা বলি আমাকে সবাই কোন দল করে? আমি পরিষ্কার বলি আমি একটা দল করি, সেই দল আল্লাহ নবী যে দল করেছেন, আমার দলের নাম আল্লাহ তারা বলে দিয়েছেন ইন্না দ্বীনা ইনদাল্লাহি ইসলাম। আমার পরিচয় হুয়াসম মা তুমুল মুসলিমিন, আমি একজন মুসলিম। আল্লাহ কোরআনের যে নাম দিয়েছে ওই নামের পরে আমার নামের সঙ্গে চিস্তি কাদেরী হানাফি শাফি হাম্বলি হানিফি আমি কোন নাম লাগাতে চাই না। আমার ভাইয়েরা প্রত্যেকটা মুসলিমকে ইসলামের পরিচয় দিয়ে সমস্ত দাওয়াত ভেঙে দিয়ে এক আমির অধীনে একজন মুসলিমকে লিডার বানিয়ে তাকে বয়াত দিয়ে কাজ করতে গেলাম। ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিসসালামের চেষ্টা করেছে, আমি আর কি দূরে যাচ্ছি, আল্লাহর নবী ওমরা করতে এসেছিলেন মদিনা থেকে মক্কার কাছাকাছি, হুদাইবিয়া পর্যন্ত সে বাধা প্রাপ্ত হলেন, ওসমানকে পাঠাইলেন মক্কায় যা লোকদেরকে বুঝাও আমরা যুদ্ধ করতে আসি নাই, মারামারি করতে আসি নাই, আমরা ওমরা করতে এসেছি, আমাদের গায়ে মেহরামের কাপড় আছে, আমাদের সঙ্গে কোরবানির পশু আছে, আমরা যুদ্ধ করব না, ওমরা করে চলে যাব। মক্কার নেতারা খবর ছড়িয়ে দিল ওসমানকে হত্যা করা হয়েছে, আল্লাহর নবীর পরীক্ষা করছে ওরা শক্তি কতটুকু আছে, দুর্বল হইলে এইখানে শেষ করে দিব। এই পরিকল্পনা করে যখন খবর ছড়িয়ে দিল ওসমানকে হত্যা করা হয়েছে, আল্লাহর নবী হুদাইবিয়া সেই কাছে নিতেছিলেন, সেখান থেকে বের হয়ে আসলেন, জোরে ডাক দিলেন গাছের নিচে অবস্থানকারী সাহাবীরা চলে আসো, আমার ওসমানকে হত্যা করা হয়েছে। যতক্ষণ পর্যন্ত ওসমান হত্যার বদলা নিতে গিয়ে হয়তো মক্কা বিজয় নইলে শাহাদত মদিনায় কেউ ফিরে যাব না, কে কে রাজি আছো? এইবার আল্লাহর হাত ছেড়ে দিলেন, সাহাবায়ে কেরাম চোদ্দ হাজার পর্যায়ে বায়াত হয়ে গেল। আল্লাহর নবী নিজের ডান হাতের উপরে বাম হাত রেখে বললেন এটা ওসমানের হাত, বায়াত আছে কেমন? বায়াত আছে কি? বায়াত আছে না? আল্লাহ তারা খুশি হলেন, কোরআন নাযিল হয়ে গেল সূরা কাফা 18 নম্বর আল্লাহ বলছেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইদ ইউবায়ুনাকা তাহতা আশ-শাজারা। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন, রাজি হয়ে গেছেন, এদে ইউবায়ুনাকা তাহতা আশ-শাজারা, যখন তারা আপনার হাতে হাত রেখে বায়াত করছিল গাছের নিচে বসে। আল্লাহ তাআলা বলছেন অন্য আয়াতে সূরায়ে এবছর আকাত বলা হয়েছে, আল্লাহ তাআলা বলছেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, হে নবী যা আপনার কাছে বয়াত দিয়েছিল যারা আপনার কাছে বায়াত করছিল তারা আপনার কাছে না বরং সরাসরি আল্লাহর কাছে বায়াত করছিল। এরপর বলছেন সূরা কথা দশ নম্বর আল্লাহ বলছেন তাদের হাতের উপরে স্বয়ং আল্লাহর হাত ছিল। বায়াত তো কোরআনে আছে কিন্তু তীর মুরিদের বায়াত তিস্তা কাদের বায়াত আল্লাহ নবী বায়াত দিয়েছেন। ও আমার জাতি একজন মুসলিমকে বন্দী করা হয়েছে সেই খবর পেয়ে আজকে হাজার ওসমান বন্দী আছে গোয়ান্তানামোর কারাগারে কুফফারদের জেলখানাগুলো ভরে আছে মুসলিম যুবকদের দ্বারা। এই যে যুবকরা দিনের কথা বলে যেই যুবকরা আল্লাহর জমি আল্লাহ দিন কায়েমের কথা বলে যেই যুবকেরা এমনি খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ করার কথা বলে ওই যুবকদেরকে জেলখানায় আটকিয়ে রেখা নির্যাতন করা হচ্ছে। আর কোন বায়াত নাই। আল্লাহর নবী একজন ওসমানের জন্য বায়াত নিলেন বায়াত হয়ে গেল গোটা মক্কায় খবর ছড়িয়ে গেল। এবারে কুফফাররা ভয় পেয়ে গেছে কি হয়ে গেছে। আজকেও যদি একটা বায়াত হতো বাংলাদেশের সমস্ত মসজিদ মাদ্রাসায় এক হয়ে একজন ইমাম বানিয়ে একটা বায়াত নিত এই দেশে আর কুফফারদের কোন সাহস মুসলমানদের জেলখানার কোন সাহস হতো। কিন্তু সে বায়াত চিন্তাই হয়ে গেছে কি হয়ে গেছে। বিশ্বরা কোরআনের আয়াতটাকে নিয়ে হাদিসগুলো নিয়ে বায়াত করছে আদরে পেশ করছে আয়াত দিয়ে। আমি জিজ্ঞেস করতে চাই এই যে আয়াতগুলো এগুলো কি পীর মুরিদের বায়াত ছিল চিশতিয়া কাদেরিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া ফকির হাকিরের বায়াত ছিল নাকি একটা দেওয়ালের বায়াত ছিল কোনটা। কেতাবুল মাগাজি খুলে দেখো বুখারী পরিষ্কার লেখা আছে সাহাবা কেরাম স্পষ্ট করে দিয়েছেন নাহনুল্লাযীনা বায়্যাউ মুহাম্মাদা আলাল জিহাদি মা বাকিনা আবাদা আমরা সেই জাতি যারা আল্লাহর নবীর হাতের উপর হাতের বায়াত করেছি আলাল জিহাদে জিহাদ করার জন্য বায়াত করেছি না চিষ্টিয়া তরিকায় বায়াত করেছি কোনটা। এই যে পিসা লিখে দিয়েছে বায়াত কেরাম আইনে সব্বই বাতুন সে আর সব্বই কেরাম সে উপর তরিকায় চিষ্টিয়া কাদেরিয়া নকশাবন্দিয়া মোজাদ্দিদিয়া কে আয় মেরে আল্লাহ উস তরিকাকে নিয়ামতুম কো নসীব কর। মাওয়ালে সাফিয়া চরণা বিশ্বের পৃষ্ঠা নাম্বার ছাপ্পান্ন কত নাম্বার ছাপ্পান্ন নাম্বার বিশ্বের পরিষ্কার আছে উর্দুতে লেখা বায়াত কেয়াম মাইনে উপর তরিকা চিষ্টিয়া কাদেরিয়া নকশাবন্দিয়া মোজাদ্দিদিয়া কে আমার জাতি আল্লাহর নবী বায়াত দিয়েছেন কোরআনের ওই বায়াতের আয়াতগুলো দিয়ে আল্লাহর নবীর বায়াতের হাদিস দিয়ে যারা চিশতিয়া কাদেরিয়া নকশবন্দিয়া বায়াত নাই তারা ইহুদি খ্রিস্টানদের দাও না নবীর আছে কোনটা। ইহুদি খ্রিস্টানদের পরিষ্কার দ্বারা বায়াতকে চিন্তাই করা হয়েছে। এক বায়াতের দল চালায় মক্কার কাফেররা নরম হয়ে সন্ধি করতে আসলো আর পিসারা সেই বায়াত নিয়ে মুসলমানদের ঠান্ডা করে দিচ্ছে ঠিক কিনা। ওই যে এক সাপ এক সাপ গেছিল পিসের কাছে মরিদ হওয়ার জন্য সাপ তার পিসা তোমরা সাপ মানুষকে দংশন করো এই সাপ মরিদ বাড়াবো সাপ বলো যে না ঠিক আছে দংশন করবো না ওরা করবো কাচ্ছা তাহলে বায়াত করো সাপের থেকে বায়াত নিল তিস্তিয়া কাদেরিয়া কাদেরিয়া লক্ষ্মণদিয়া জিকির করো না সে দেহা করো সাপ বেচারা কি করো লোকাল থেকে আলাদা ধান খেতে গিয়ে জিকির করো এর মধ্যে ধান পেকে গেছে কৃষক ধান কাটতে কাটতে রাত্র হয়ে গেছে রশি শেষ হয়ে গেছে রশি একটা দরকার ছিল পাইছে রশি একটা এই সাপটাকে রশি বানিয়ে ধানে লাঠি বানতে শুরু করল। এরপরে আমার ভাইয়েরা গল্প বলতেছি এখন বাস্তব হয় কিন্তু উদাহরণ দেওয়ার জন্য এই করল কি সাপটাকে রশি বানাইয়া বাজার বাড়ি নিয়ে গেল এরপরে খুলে ফেলে দিল এবারে সাতটা মোড়াইতে মোড়াইতে মাদা ভাঙা ঘা ভাঙা গেছে বিশ্বের কাছে হুজুর আপনার মুড়ি ধুই আমার সর্বনাশ হয়ে গেছে একে আমি দিকে করল না জ্বর বেশি লাগাইছে তাহলে না এই ঘটনা করছে। এবারে পিসা বলল যে বেটা তোকে বলছে দংশন করবি না ওই কৃষক যখন তোকে রশি মনে করে আক্রমণ শুরু করলো তোকে তো ফোস করতে মানা করি নাই তোকে দংশন করতে মানা করেছি কৃষক চন্দ্র শিব বলে তাদের ধরল, তুই ফলানের করে ভোজপতি দেখছি সাত তিন রাত দিয়ে দিল্লি পার হয়ে ভয় ঠকছে সাড়ে ৩৭ হাজার পূর্ণবাইকে বসে ধরেছিলাম। আমার ভাইয়েরা আজকের যুগের পিসারাও আমি তো বললাম যে বাস্তব কোনো গল্প নাই, এগুলো এগুলো আমার পীর মন্দির কোনো কাহিনী না, এটা কৌতুক। আমি বলছি আজকে যদি সত্যিকারে মুসলিমরা সে বায়াত করত, সে বায়াত থাকত, তাহলে মুসলিমদের বায়াতের ধাক্কায় গোটা কাফেরদের প্রাসাদে ধর মারা খুঁজে কিনা সেই বায়াতটাকে চিন্তাই করে নিয়ে নিয়ে গেছে কোথায় খানকা দরগায়। ও আমার জাতি পীর সাহেবদের খানকা থেকে এই বায়াত উদ্ধার করে মুসলিমদের আমির কাছে বায়াত দিতে হয়েছে কিনা, এই আমার হাতে বায়াত চলে না। আল্লাহ নবীর পরে আমাকে অমরের মুমিন এক বায়াত নিচ্ছেন, আমার পরে অমর বায়াত নিচ্ছেন, অমরের পর ওসমান, ওসমানের পর আলী। আল্লাহ নবী পরিষ্কার করে দিয়েছেন একজন খলিফা থাকতে আর একজনকে বায়াত দেওয়া চলবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মুসলিম শিরোশ্রী হাদিস ইদা উয়াল খলিফাতাইনি ফাকতুল আখিরা মিনহুমা, একজন খলিফা থাকার অবস্থায় যদি আরেকজনের বায়াত না শুরু হয়ে যায় তোমরা দ্বিতীয়টাকে কতল করে ফেলে দাও। হাদিসটা আছে, হাদিসটা আছে সহি মুসলিম বাবুল মারার কথা, এছাড়া মিশকাতে বাবুল মারার কথা হাদিসটা আছে, সব মানুষের কারণ হয় দেখবেন মিশকাতে আছে হাদিসটা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আবি সাইদ খুদরে দিয়ে বললেন কল তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা বুয়া লখলিফা তাইনে ফাতুল আখিরা মিনহুমা। ভাইরা আল্লাহর বিলায়াত দিলেন, এবারে মক্কার লোকেরা বন্ধ কি করলো সন্ধি করতে আসলো, সন্ধি হয়ে গেল। আমিও জিজ্ঞেস করতে চাই আজকেও যদি মুসলিম জাতি এরকম একজন খলিফা তো মুসলিম থাকত, মুসলিম জাতি একজন আমির থাকত আর সে আমিরের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে বায়াত দিত, আমরা যতক্ষণ পর্যন্ত কোরআনকে সংবিধান পাব না ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না, আমরা যুদ্ধ করবো, জামাত লড়াই করবো, যতক্ষণে কোরআনের সংবিধান আবো ততক্ষণে যাব না। এইভাবে কোরআন তারা থাকতে পারে, আমরা সেইটাকে বায়াত চিন্তা করে দিয়েছি, পীর সাহেবদের খানকায় পাঠিয়ে দিয়েছি, আমরা শুনে তরিকার সাথে বাদ দিয়েছি, এদের মনে রাখতে হবে। আজকে আমার যুবকদেরকে আহ্বান করা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম কথা বলতেছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাম এবারে ময়দানে নামলেন, মূর্তি পূজকরা সবাই বলল হ্যাঁ আসামেন ফাতাইয়ান কুরহুম ইকাল লাহু ইব্রাহিম। একজন যুবক সম্পর্কে জানি যে যুবক এই মূর্তিগুলো সোনাজনে দেখে না, মূর্তিগুলোকে ভালো জানে না, মূর্তির সমালোচনা করে, ওই যুবকের নাম ইব্রাহিম। এবার নম্বর দোয়ার দিল ফাতু বিহি আইনান নাস, ওকে মানুষের সামনে ধরে আনো, জনসমক্ষে আনো, সবাই দেখুক কি সাহস তার এই মূর্তি পূজার বিরুদ্ধে কথা বললো। ইব্রাহিম আলাইহিস সালাম ভয় পান না, শেষ বিজয় তাদের জন্য, মোমিনদের জন্য ভয় পেলে চলবে না। আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন যে আমি তোমাদেরকে এই আগের যুগের কাহিনীগুলোর জন্য শুনাই না যে তোমরা ভয় পেয়ে ঘরে ঢুকে যাইবা। আল্লাহ কোরআনুল কারীমে সূরা হুদের ১২ নম্বর আয়াতে বলছেন ওয়াকুল্লাম নাকুসু আলাইকা মিন আম্বায়ির রুসুল মা নুসাব্বিতু বিহি ফুআদাক, হে নবী আপনাকে আমি আগে রসুলদের কাহিনীগুলো শোনাচ্ছি ভয় পাওয়ার জন্য নয়, মানুষাব্বিতু বিহি ফুআদাক আপনার অন্তরকে স্থির রাখার জন্য, দৃঢ় রাখার জন্য। এরপরে সূরা হুদের ৪৯ নম্বর আয়াতে বলছেন তিলকা মিন আম্বায়ির গায়ব এইগুলো সব গায়েবের খবর যা আপনাকে ওহির মাধ্যমে আমি জানিয়ে দিচ্ছি, মা কুনতা তাআলামুহা আনতা ওয়ালা কওমুকা মিন ক্বাবল হাযা ফাসবির, এগুলো আপনিও জানতেন না, আপনার জাতিও জানত না, বুজুর্গরাও জানত না, কেউ গায়েব জানে না, গায়েব জানা মালিককে আমি আপনাকে জানিয়েছি ইন্নাল্লাহা আকিবাতুল মুত্তাকিন, শেষ বিজয় মুত্তাকিনদের জন্য। তার জন্য এব্রাহিমকে ধরে আনা হলো, পালায় নাই। এবার জিজ্ঞেস করলো এব্রাহিম তুমি এই কাজটা কেন করেছ, এব্রাহিম বলো বাল ফাআলু কাবীরুহুম হাযা, ওই বড়টায় করেছে, এই বড়টায় করেছে, ফাসআলুহুম ওই হাত ভাঙা পা ভাঙা মূর্তিদেরকে জিজ্ঞেস করো, ইন কানতে কোন কথা বলতে পারো জিজ্ঞেস করো। ও আমার ভাইয়েরা এব্রাহিম আলাইহিস সালামকে তারা উত্তর দিল তুমি তো জানো এগুলো কথা বলতে পারে না। এবারে দাই এব্রাহিম মুওয়াহ্হিদ তাওহীদ প্রতি মুমিন সাহস পারলো, শুধু দাওয়াত শুরু করে দিল আমার জাতি তোমরা কেন পূজা করছো এমন জিনিসের যে তুমি উত্তর দিতে পারে না, নিজেকে রক্ষা করতে পারে না, তোমাদের উপকার করতে পারে না, ক্ষতি করতে পারে না, এমনকি ওদেরকে হাত বাঁধলে পা বাঁধলে রক্ষা করতে পারে না। আমি তোমাদেরকে দাওয়াত দিচ্ছি এবার উৎসবের আর কোন যুক্তি নাই আর কোন দলিল নাই, একটাই আসলে শক্তি আছে। অথাইরা একদিকে সব কাফের যে অস্ত্র জনগণ সামরিক বাহিনী সব দাঁড়িয়ে আছে আর একদিকে একজন মুমিন দাঁড়িয়ে আছে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতা, ইব্রাহিমকে আল্লাহ উম্মত বলেছেন জাতি বলেছেন। ও ভাই জান ইব্রাহিমের একটা ব্যক্তির নাম জাতি হলো কি করে আমার ভাইরা বোঝার চেষ্টা করো, একদিকে সমস্ত কাফের মুশরিক আর একদিকে একজন তাওহীদপন্থী মুমিন, কিয়ামত পর্যন্ত যারা তাওহীদের কথা বলবে, কিয়ামত পর্যন্ত যারা তাওহীদের পক্ষে লড়বে তাদের পক্ষে প্রতিনিধি হয়ে একা দাঁড়িয়ে আছে যে গোটা ভাইয়া তার সঙ্গে আছে। এই জন্য আল্লাহ তাআলা ইব্রাহিমকে একটা জাতি বলে আখ্যায়িত করেছেন। ভাই এব্রাহিম দাঁড়িয়ে আছেন দলিল পেশ করছেন, ওদের আর কোন দলিল নাই, এবারে শক্তি প্রয়োগ করবে হামলা করবে। আমার ভাইয়েরা এবারে তারা বললোকে আগুনে ফেলাও, আগুন নিক্ষেপ করা হচ্ছে। আল্লাহ তাআলা ইব্রাহিম ভয় নাই, তোমার যেই পর্যন্ত ক্ষমতা আছে লড়াই করে যাও, আমার সাহায্য শুরু হচ্ছে। এব্রাহিমকে আগুন নিক্ষেপ করা হলো, এবার এব্রাহিমের ক্ষমতা শেষ। আল্লাহ তাআলা বলছেন তোমার ক্ষমতা শেষ হয়ে গেছে, আমার ক্ষমতা শুরু হচ্ছে। ও আগুন এব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যাও, ঠান্ডা করিয়েছেন কে আমার জাতি জাল্লাতানা। এব্রাহিমের জন্য নমরুদের আগুনকে ঠান্ডা করে দিয়েছেন, সে আল্লাহ এখন জীবিত আছেন কিনা, শক্তি আগের মতো আছে কিনা, আল্লাহ হয়ে গেছে চিন্তা নাই। যদি ইব্রাহিমের মত তাওরি অর্জন করতে পারো আল্লাহ তার দোয়া হন নাই, আল্লাহ তার দোয়া হন নাই, আল্লাহ তার ইব্রাহিমের জন্য আগুনকে ঠান্ডা করে দিয়েছেন। ওই আল্লাহ তারা তোমাদের জন্য ইসরায়েলের বোমা, আমেরিকার বোমা, ইহুদি খ্রিস্টানদের সকল বোমা ঠান্ডা করে দিয়ে তোমাদেরকে আমার খবর দিতে পারেন যে কেলা আগর মার কাজ মা কুই আজ ভি আতি হে কোয়ে তুর সে বাঙ্গে লা তাহা। ও যুবকরা তোমাদের কোনো ভয় নাই, সাহায্য করা মালিককে মুসারাবের কাহিনী দেখো, সামনে ফেরাউনের বাহিনী আর পিছে ফেরাউনের বাহিনী, সামনে নদী আর কোনো রাস্তা নাই। আল্লাহ তাআলা বলেন ও মুসা ফাদরে বিআসা কাল বাহারা, তোমার হাতের লাঠিটা ছেড়ে দাও। লাঠি মারলো ফানফারা কাল বাহারু, পানি দুই ভাগ হয়ে গেল, কাত্তাউবিল আযিম পাহাড়ের মতো পানি দাঁড়িয়ে আছে, মুসার বাহিনী পার হয়ে চলে গেছে। ফেরাউনের বাহিনী যখন ঢুকলো চুবাইয়া মারলো। আমি জিজ্ঞেস করতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন মুসার জন্য দরিয়া রাস্তা করে দিয়েছেন, সে আল্লাহ তাআলা এখন আটলান্টিক মহাসাগরে রাস্তা করে দিয়ে আমেরিকার হরিজন পর্যন্ত ইসলামের পতাকা উড্ডীন করার তৌফিক দিতে পারেন কিনা, আল্লাহ জীবিত আছেন কিনা, সব ত্যাগকারী আছে। কালিম হো আগর মার কাজ মা কুই আজ ভি আতি হে কোহে তুর সে বাংলা কাকা। আর সলমান চাতি সেই মুসার মতো রাখিয়ে আবার তুমি ময়দান চাপিয়ে পড়তে পারো যে আল্লাহ তারা মুসার জন্য ফেরাউনকে চুবিয়েছিলেন, রাস্তা করে দিয়েছিলেন, সে আল্লাহের মতো জীবিত আছে কিনা। সব ত্যাগকারী তোমাদেরকে আবার ময়দান চাপিয়ে পড়তে হবে, সবক পড়াতে সারা পক্কা দুনিয়াকে ইমামত কা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরআন সুন্নাহ আমল করার তৌফিক দান করুন। আমাদের সকলকে আজকে যা আলোচনা করা হলো, যদি এর মধ্যে কোনো ভুল হয়েছে সেগুলো মাফ করে, যেগুলো সহি হলো সেগুলো আমার করার অভিজ্ঞান আমিন। আল্লাহ তোমার তারা যুবক ভাইদেরকে কবুল করে আমিন, এই মুরব্বীদেরকে আল্লাহ কবুল করে আমিন, আমাদের মুরব্বীদেরকে যুবকদেরকে মিলে এই জমিনে আল্লাহ দিন কায়েমের জন্য জেহাদ করার অভিজ্ঞান করুন আমিন। অনেক সময় হয়ে গেছে, প্রশ্নোত্তরের সুযোগে আমি ঢাকা চলে যাবো রাত্রে, এই যে গাড়ি টাইম হয়ে গেছে, আমি আপনার সাথে আর সময় পাচ্ছি না, ভারতায় গাড়ি মাত্র আধা ঘন্টা সময় আছে, পুরো পাও না, এজন্য কেউ আর কথা বলার চেষ্টা করবেন না, কথা বলার চেষ্টা করবেন না। আমি সবার জন্য দোয়া করি এবং মনে করি, যদি আল্লাহর জন্য জেহাদের যুদ্ধে শহীদ পারি, জান্নাতে আমাদেরকে আল্লাহ কাছে পাবে, ঠিক কিনা? এইখানে সময় থাকবে, সবার সঙ্গে কথা বলা যাবে, দেখা করা যাবে, সেইখানে বসে আমরা আনন্দে কোলাকুলি করবো, ঠিক কিনা? সেই দিনের জন্য দাওয়াত দিয়ে আল্লাহর কাছে সবার জন্য তামান্না করে আজকে এখানে শেষ করছি। আলহামদুলিল্লাহ আলমিন।